السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها النبي لما تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم. قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم. الله پاک رب العالمین سمست প্রশংসা درود و سلام نازل کریں نبی محمد صلی اللہ علیہ وسلم کے اوپر، اللهم صل علیه اللهم بارک علیه. আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে সূরা তাহরিমের তাফসীর। এই সূরার নাম হচ্ছে সূরা তাহরিম, অর্থাৎ যাতে কোন কিছুকে হারাম করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উপর। তাহরিম মানে হচ্ছে হারাম করে নেওয়া। আল্লাহ যা হারাম করেছেন তাকে তাহরিম বলা হয়, হাররামা ইউহাররিমু তাহরিম। কোন ব্যক্তি যদি নিজের উপর কোনো কিছুকে হারাম করে নেয় তাকেও তাহরিম বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উপর মধুকে হারাম করে নিয়েছিলেন বিশেষ কোন কারণে। আল্লাহ পাক তখন নিষেধ করলেন, আয়াত নাজিল করলেন, যে আয়াত দিয়ে এই সূরা শুরু হয়েছে। সুতরাং এই সূরার নাম সূরা তাহরিম রাখা হয়েছে। এই সূরার শানে নুজুল, অর্থাৎ এই আয়াতগুলি বা এই সূরা কেন নাজিল হল বা কি প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এ সম্পর্কে সহিহ বুখারীতে সহিহ মুসলিমে বিস্তারিত হাদিস বর্ণিত হয়েছে। সেই বুখারি থেকে হাদিসটি আগে বর্ণনা করি, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা এই সূরার তাফসীর পেশ করব। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবনে নাজিল হয়েছে, মদানী। এর আগে 29তম পারায় যে সূরাগুলি ছিল তার সবগুলি প্রায় মক্কি সূরা ছিল। মক্কি সূরাই অধিকাংশ বিষয়বস্তু হচ্ছে আকীদা সম্পর্কে বিষয়বস্তু, বিশ্বাস আল্লাহর প্রতি, পরকালের প্রতি, জান্নাত জাহান্নাম ইত্যাদি সম্পর্কে আলোচনা ছিল। কিন্তু মদিনায় যেসব সূরা বা আয়াত নাজিল হয়েছে সেগুলির বিষয়বস্তু অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে বিধিবিধান, হুকুম আহকাম, মাসলা মাসাইল, বিভিন্ন মাসলা মাসাইল। এখানেও হালাল এবং হারামের, যে আল্লাহ পাক হালাল করেছেন তা হারাম করা ঠিক নয়, এ বিষয় দিয়েই শুরু হয়েছে এই সূরা। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ামকুসু ইনদা যায়নাব বিনতে জাহাশ ওয়া ইয়াসরাবু ইনদা আসলান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একসাথে নয়জন বিবি আজওয়াজ মুতাহারাত ছিলেন, তাদের বাড়িতে লাইন ধরে বাড়িগুলি করা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের। বিকেলবেলা প্রত্যেক দিন আসর নামাজের পরে একবার করে তাদের বাড়িতে একের পর এক যেতেন, তাদের খোঁজ খবর নিতেন, সামান্য সময় হয়তো লাগাতেন, বেশিক্ষণ নয়, আর তারপরে আবার আরেক বাড়িতে যেতেন। এইভাবে একটা চক্কর দিতেন প্রত্যেকটি বাড়িতে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। আর তারপরে যখন সন্ধ্যা হয়ে যেত, রাত হইত, যে বিবির পালা থাকত সেই বাড়িতে গিয়ে রাত যাপন করতেন। রাতগুলিকে ভাগ করে দিতে হবে, এ হচ্ছে শরীয়ত। যদি কারো একাধিক স্ত্রী থাকে তাহলে রাতকে ভাগ করে দিতে হবে, বাকি দিনে যে স্ত্রীর পালা নেই সেই স্ত্রীর বাড়িতেও যাওয়া যেতে পারে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমই করতেন, দিনে প্রত্যেক বিবির বাড়ি গিয়ে আসর পর খোঁজ খবর নিতেন, কি সুবিধা অসুবিধা আছে, কি প্রয়োজন আছে, কেমন অবস্থায় আছে, এসব খবর নিতেন, আর রাত্রে গিয়ে ওই বাড়িতেই রাত কাটাতেন যে বাড়িতে তার পালা থাকত, এবং পালা নির্ধারণ করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে রাত ভাগ করে দেওয়া স্ত্রীদের মাঝে এটি হচ্ছে ফরজ কাজ। যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়িতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর পর যেতেন, তো প্রতিদিন তিনি মধু খাওয়াতেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু ভালোবাসতেন। কারণ মধুর আল্লাহ পাক প্রশংসা করেছেন, মধুতে রয়েছে চিকিৎসা, এলাজ। বিশেষভাবে আল্লাহ পাক মধুকে বলেছেন শিফা উল্লিনাস, তাতে রোগের আরোগ্য রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু দিয়ে চিকিৎসা করার জন্য উৎসাহিত করেছেন। বলছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনাকারী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ইয়ামকুসু ইনদা যায়নাব বিনতে জাহাশ ওয়া ইশরাবু ইনদাহা আকলান, আসর পর গিয়ে যায়নাব বিনতে জাহাশের বাড়িতে বেশ কিছুক্ষণ দেরি করতেন। দেরি এই জন্য হয়তো যে সেখানে গিয়ে কথাবার্তার সাথে সাথে ওয়া ইশরাবু ইনদাহা আকলান মধুপান করতেন, আর অন্য বাড়িতে গেলে হয়তো এইরকম কিছু খাবার ব্যবস্থা হইতো না, খোঁজ খবর নিয়ে দেখা সাক্ষাৎ করে চলে যেতেন। সতিনের ঝালে ভালো ভালো নেক মানুষ অনেক সময় মানে বাঁকা পথ নিয়েছে বা ভুল করে ফেলেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মানুষ ছিলেন, আর সকলে চাইত যে আমার ভাগটা যাতে কম না হয়। যখন তারা দেখলেন যে জায়নাবের বাড়িতে গেলে এতখানে দেরি হয়নি, বিশ্বাস আবার অন্যদের বাড়িতে তো দেরি হয় না, আমাদের বাড়িতে এসে তো দেরি হয় না, বিকেলবেলা আসে তখন খোঁজ খবর নিয়ে কেমন আছো ভালো আছো হয়ে গেল চলে গেল, না কেন দেরি হয় জানতে পারলেন যে ওখানে গিয়ে মধু খায়। আচ্ছা ঠিক আছে, মধু খাওয়া বন্ধ করতে হবে, আল্লাহ ভাগ এটা পছন্দ করলেন না যে নবীর মধু খাওয়া বন্ধ করতে হবে, আল্লাহ ভাগ পছন্দ করলেন না। বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমি আর হাফসা যুক্তি করলাম, ফাতাওয়াতা তো আনা ওয়া হাফসা, আমি এবং হাফসা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কার মেয়ে, এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তির মেয়ে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে রাদিয়াল্লাহু আনহা, আর হাফসা কার মেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই উম্মতের দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে, দ্বিতীয় খলিফা। এই দুইজনের যুক্তি করলেন কি আন্না আইয়াতানা দাখাল আলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যার কাছে আসুক না কেন আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিকেলবেলা আসবেন, ফালতাকুল্লাহ আমরা বলবো, তুমিও বলবে আমিও বলবো, কি ইন্নি আজাদু মিনকা রিহা মাগাফির, আপনার মুখ থেকে এই মাগাফিরের গন্ধ কেন আসছে। মাগাফির বলা হয়েছে যে একটা কাঁটাযুক্ত গাছ থেকে এক ধরনের আঠা আঠা ভাব জিনিস হইতো, যেটা যাতে দুর্গন্ধ হইত আর অনেকে খেত, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে দুর্গন্ধ হইত তা মোটেই খেতেন না, দুর্গন্ধ থেকে অনেক দূরে থাকতেন। প্রথম কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আর দুর্গন্ধ থেকে অনেক দূরে থাকা ভালোবাসতেন। দুই নম্বর কথা, যেহেতু তার কাছে সকাল বিকাল বারবার করে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসতেন, ওহী আসতো সেই জন্য তিনি দুর্গন্ধ থেকে যাতে ফেরেশতাকে কষ্ট না হয় তাই দূরে থাকতেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফসা তারা জানতেন যে একটু যদি দুর্গন্ধের কথা বলি যে আপনার মুখ থেকে বা শরীরে গন্ধ আসছে তাহলে সাবধান হয়ে যাবেন, আর যাবেন না আর খাবেন না। মাগাফিরের কেন গন্ধ পাচ্ছে আপনার মুখ থেকে, আকালটা মাগাফির, আপনি মনে হয় মাগাফির খেয়েছেন। ফাদাখালা আলা ইহদাহুমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যুক্তি করলাম যে আমরা এরকম বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আয়েশার বাড়িতে হাসার বাড়িতে, ফাকালাত যালিকাল্লাহু, দুইজনে ওইভাবে একই কথা, আর একজন বললে হয়তো ভুল হইতে পারে, দুইজনে যদি বলে বিশ্বাস হবে না, হবে না নবী সালে বিশ্বাস হইতে পারে। ফাকাল বলছেন না বাল সারেম তো আসলাম, নবী সাল্লাহ সাল্লাম তো যখন তারা বললেন যে আপনি হয়তো মাগাফির খেয়েছেন, আপনার মুখ দিয়ে কোনো গন্ধ আসছে যেন মাগাফির মাগাফির, না না বাল সারেম তো আসলাম, আমি তো মধু খেয়েছি ইন্দা জায়নাব বিনতে জাহাশ, জায়নাব বিনতে জাহাশের বাড়িতে, ওয়ালাম আউদা লাহু, তবে আমি আর কখনো পান করব না, মধু দিয়ে যদি এই মাগাফির খারাপ গন্ধ আসে তাহলে মধু খেলাম না। এখানে একটা মজার গল্প বলি, আমরা ওই কি শাক বলি যে শাকটাতে গন্ধ হয় শরীরে, মেথির শাক, মেথির শাক খেতাম খুব বেশি, আর আমি ব্যক্তিগত মেথির শাক খুব ভালোবাসতাম, এখনো ভালোবাসি, কিন্তু ভালোবাসার উপর মানে দুর্গন্ধ যাতে না হয় ওকে প্রাধান্য দিয়ে ছেড়ে দিয়েছি। মেথির শাক আমার বাসায় খুব হইতো, আমরা খেতাম বাচ্চারাও খেত। একদিন মাদ্রাসা থেকে, মহিলা মাদ্রাসা থেকে ছোট ছোট মেয়েগুলি ক্লাস টু থ্রিতে পড়ে, ওদের নোটে লিখে পাঠিয়েছে যে যেন হলবা না খায়, আরবিতে হলবা মানে হচ্ছে মেথি, মিথি না খায়। ওরা ধারণা করে নিয়েছে যে ছোট ছোট বাচ্চাদের শরীরে গন্ধ আসছে তার মানে এরা মেথি খায়, মেথি খাওয়া অথবা মেথির শাক খাওয়া গন্ধ হবে শরীরে, যেটা অনেকে জানানো হয়তো, কারো জানা আছে নাকি, জানা আছে অনেক বেশিরভাগ লোক জানেন না। তো আমিও জানতাম না এর আগে, কিন্তু এই বছর দুই তিনের আগের ঘটনা, দুই তিন বছর আগের ঘটনা। তারপরে যখন নোট আসলো, নোট এসে দিলি দেখাইতে হবে, অভিভাবককে দেখাইতে হবে, আমাকে এসে দেখাইলো, তখন আমি দেখলাম যে হল বন্ধ করে দিতে হবে। আচ্ছা প্রথম বন্ধ করলাম বাচ্চা, তোমরা খেয়াল ঠিক আছে আমরা খাই, কারণ এটা খুব মজার জিনিস, ছাড়া যাবে না এই শাক। তারপরে দেখলাম যে না এটা গন্ধ হয়। একদিন ইসলামিক সেন্টারে আমাদের এক দায়িত্বশীল, তার কাছে আমি সাক্ষাতে গিয়েছি, আতর আছে ওটাকে। তারপরে জিজ্ঞেস, আপনি মেথি বেশি খান নাকি? আশ্চর্য কথা, মেথি বেশি খান নাকি? বুঝতে পারলাম না কথাটা, মেথিতে গন্ধ হয় তার আগে কিন্তু জানা ছিল না। তো যাই হোক, সতর্ক হয়ে গেলাম, এই মেথির শাক খাওয়া একেবারে বাদের মতো, যদিও খাই মাদ্রাসা যখন ছুটি থাকে তখন মাঝে মাঝে খাই, অল্প খেলে হয়তো গন্ধ হবে না, তারপরে মেথির শাকের গন্ধ আছে। তো ওই রকমই মাগাফির এক ধরনের আঠার মতো আমার দেশে যে বাবলা গাছ, হয়তো বাবুল গাছ বা বাবলা গাছ, উনি কি বলেন বাবলা গাছ, ওর এক ধরনের আঠা হয়। ওই আঠা ছোটবেলা আমরা অনেকে খেতাম। তো এই মাগাফিরের গন্ধের কথা যখন বলা হলো নবী করিম সাল্লামকে, তখন নবী বললেন যে মধুই খাবো না তাহলে। যখন নবী বললেন, আরেকটি হাদিসে এর বিস্তারিত আরেকটি বাড়তি রয়েছে, এখানে কথাটি নেই, যে আপনি যদি মধু খেয়ে থাকেন তাহলে হয়েছে কি জানেন? ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অথবা হাফসা বলছেন যে আসলে হয়েছে কি, যে ওই যে মৌমাছি, মৌমাছি গিয়ে মাগাফির গাছে বসেছে, মাগাফিরে বসে ওখান থেকে চুষে এসে তারপরে মধু হয়েছে, যার ফলে ওই মাগাফির গন্ধটা মধুতে চলে আসছে। এই কথা শুনে তো আরো সজাগ, তাহলে মধুই খাওয়া যাবে না। নবী করিম সাল্লাম কি বললেন? ওয়ালান আউদ আলাহু, আমি আর মধু খাবই না। মুখে গন্ধ আসে, রাস্তায় কষ্ট হবে, জিবরাইল আলাইহিস সালাম কষ্ট হবে, আমি খাবই না। ফানাজাল্লা, তারপরে এই সূরার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগী মারযাত আযওয়াজিক ওয়াল্লাহু গাফুরুর রাহীম, নাযিল হয়ে গেল। ইয়া আইয়ুহান নবী, হে নবী, আসল বিষয় বলার আগে আরেকটি কথা এখানে বলি, যেটি লক্ষণীয় বিষয়, যে কোরআনে করিমে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সম্বোধন করেছেন, কোন আয়াতে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেননি। আল্লাহ পাক কে কত প্রিয় বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত নবী রাসূল চাইতে প্রিয় এবং সমস্ত নবী রাসূলের চাইতে বেশি সম্মানের অধিকারী, সেজন্য স্বয়ং আল্লাহ তার বান্দা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর ইয়া মুহাম্মদ বলে কোথাও সম্বোধন কোরআনে করেননি। ইয়া আহমদ বলে নবী সাল্লাম, আহমদ, ইয়া আহমদ বলে, হে আহমদ, হে মুহাম্মদ বলে সম্বোধন করেননি। ইয়া আইয়ুহান নবী, এখানে দেখেন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা। কোরআনে কারিমে অন্য আয়াতে রয়েছে সূরা তালাক, ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা, হে নবী ইযা তাল্লাকতুমুন নিসা, যদি বিবিদেরকে তোমরা তালাক দাও। এখানে নবী বলে সম্বোধন করেছেন সূরা তালাক, আসছের পরে তাফসীর, এরপরেরই সূরা বা এর আগের সূরা, উল্টো দিক থেকে তাফসীর করে যাচ্ছি এখন, এবারে 28তম পারার। আর কোরআনে কারিমের অন্য আয়াতে আল্লাহ রাসূল বলে সম্বোধন করে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সম্বোধন করে বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাযিল হয়েছে তা তুমি পৌঁছিয়ে দাও, তার প্রচার করো। রাসূল বলে অথবা নবী বলে সম্বোধন করেছেন, কোরআনের কোনো আয়াতে পাবেন না যে হে মুহাম্মদ বলে আল্লাহ পাক সম্বোধন করেছেন। অথচ আল্লাহ পাকের হক যে আল্লাহ তার বান্দাকে হে মুহাম্মদ বলে সম্বোধন করবেন, হ্যাঁ, তাতে এমন কোনো বেয়াদবি নেই, কিন্তু তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বা রাসূল বলে সম্বোধন করেছেন। ভাই আইহাল মুজাম্মিল, আরো জেনে রাখার বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণবাচক নাম ইয়াইহাল মুজাম্মিল, ইয়াইহাল মুদাসসির বলে সম্বোধন করেছেন, সূরা মুদাসসির মুজাম্মিল পড়া হয়েছে, তাই না? কিন্তু ইয়া মুহাম্মদ বলে কোথাও সম্বোধন করানি কেন পাবেন না, যেটা অনেকে হয়তো লক্ষ্য করেনি কোরআনে কারিমে, ঠিক না? তাহলে ওই রকমই আপনার সম্মানিত ব্যক্তিকে নাম ধরে সম্বোধন না করে যদি উপাধি দিয়ে সম্বোধন করেন, উপাধি দিয়ে সম্বোধন করেন অথবা গুণ দিয়ে, কোন গুণ দিয়ে সম্বোধন করেন, তাহলে এটা ভালো বিষয় নয়? ভালো বিষয়। অথবা কুনিয়াত দিয়ে, কারণ আরো বড় প্রাচীন যুগ থেকে কুনিয়াত দিয়ে সম্বোধন করাকে, কুনিয়াত মানে উপনাম, ছেলের বাবা বলে, অমুক লোকের বাবা বলে, আর আমাদের দেশের মহিলারা কিন্তু স্বামীর নাম বলে না, কি বলে? বড় মেয়ে বা বড় ছেলের নাম ধরে বলে খাদিজার বাপ, হ্যাঁ, বা আবদুল্লাহর বাপ বলে না, বা আবদুল্লাহর আব্বা, এতে সম্মান রয়েছে। পক্ষান্তরের নাম ধরায় তাহলে সম্মান নিশ্চয় নেই। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে সম্বোধন করেননি। পক্ষান্তরে অন্য নবী, শ্রেষ্ঠ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনে কারীমের আয়াত কারো মুখস্থ আছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলছেন আমি ডাক দিয়ে বললাম ইব্রাহিমকে যখন ওই কুরবানি করতেন ইসমাইলকে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তারা বললেন না ইয়া খলিল কথা বললেন, হ্যাঁ ইয়া রাসূল কথা বললেন না, আইয়াহান নবী বললেন না, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম, কদ সাদাক্তা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য করে দেখিয়েছো, ইন্নাকা যালিকা নাজিজুল মুহসিনিন, আমি এইভাবে সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি। কোরআনে কারীম আল্লাহ পাক জাকারি ডাকছেন, ইয়া জাকারিয়া, সরাসরি আল্লাহ সম্বোধন করছেন জাকারিকে নাম ধরে, হ্যাঁ তাই না, ইন্না নুবাশশিরুকা বিগোলামিন ইসমুহু ইয়াহইয়া, তোমাকে সুসংবাদ দিচ্ছি এমন এক সন্তানের, ছেলে সন্তানের যার নাম হবে ইয়াহইয়া, আমি নাম রাখলাম, এইরকম নাম এর আগে কারো রাখা হয়নি। তারপর আল্লাহ জাকারিয়াকে নাম ধরে ডাকছেন, সে রাসূল, সে শ্রেষ্ঠ রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, তার উম্মত আমরা, বললাম আলহামদুলিল্লাহ, কিন্তু আকীদাতে আমলে হইতে হবে, এবাদত বন্দিগীতে হইতে হবে, আখলাক চরিত্রে উম্মত হইতে হবে, শুধু দাবি তো হইলে হবে না, শিরিক করবেন, বিদাত করবেন, বেনামাজি হবেন, ফাসেক হবেন, গুনাহগার হবেন, নবীর তরিকা ছেড়ে আপনি ফাসেক ফাজেরদের পাপিষ্টদের তরিকায় রয়েছেন, তার আপনাদের আদর্শ এক শ্রেণীর লোকদের, আর বলবেন যে আমরা শেষ নবীর উম্মত আর তার সাফাতের আশাবাদী, মিথ্যা আশাবাদী, এই আশায় কোনো লাভ নেই। তার কাছে হজে কওসারের পানি খাব, তার শ্রদ্ধা সম্মান করি, তার মর্যাদা আমরা অনুধাবন করি না, আপনি নবীর তরিকা বাদ দিয়ে আপনার বড়দের তরিকায় বিরাট করছেন আপনি, তাহলে নবীর শ্রদ্ধা কোথায় করলেন আপনি? নবী করিম সাল্লাম তৌহিদ আল্লাহর একত্ব প্রতিষ্ঠার জন্য এসেছেন, শিরককে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য, কাতালু মাতালা তা কোনো ফিতনা, নবী করিম সাল্লাম ফিতনা মানে হচ্ছে শিরক, দুনিয়া থেকে শিরককে নির্মূল করো, আর আপনারা ঘরেই শিরক কবর মাজার পূজাকে, লক্ষ লক্ষ মাজার আর কবরকে জমিয়ে রেখেছেন, কোথায় নবীর উম্মত? শুধু মুখে দাবি নবীর উম্মত, আর মুখে দাবি নবীর শ্রদ্ধা, কখনো নবীর শ্রদ্ধা হচ্ছে আকিদা বিশ্বাস আপনার তাই হবে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আকিদা বিশ্বাস ছিল, আপনার এবাদত তেমনই হবে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবাদত ছিল, আপনার নামাজ ওই রকমই হবে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামাজ ছিল, খোঁজ করারও কখনো প্রয়োজন মনে করলেন না, আরে নামাজে এত রকমের পার্থক্য দেখছি, কেউ এইরকম পড়ছে, কেউ সেই রকম পড়ছে, তো সত্যি নামাজ কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামাজ কোনটি জানার প্রয়োজন মনে করলেন না? আর নবীর উম্মত বলে খুব তো গৌরব, শেষ নবীর উম্মত আমরা, কোথায় শেষ নবীর উম্মত? যদি আপনি আপনার ইবাদত বন্দীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না করেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে হয় তেমন নামাজ পড়ো, খোঁজ করতে হবে তাহলে আপনাকে নামাজ, আপনার আখলাক চরিত্র, নবী মহান চরিত্রের অধিকারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে কোনদিন মারেননি, গাল দেওয়া তো দূরের কথা, অশ্লীল অকথ্য ভাষা বলা, ফাহিশা কথা বলা তো দূরের কথা, আপনার চরিত্র কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাকে তো পাননি বড়হে, দুধ মাকে পেয়েছেন, নিজের শরীরের কাপড় পাগড়ি চাদর বিছিয়ে দিয়েছেন, বাবা সাতা লাহারে দেখ চাদর বিছিয়ে দিয়েছেন, আপনি কতটুকু আপনার মায়ের সম্মান করেন, বাবার সম্মান করেন? এইভাবে আপনি দেখুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি অসুস্থ হচ্ছে, ইহুদি বালক খোঁজ পাচ্ছেন, প্রতিবেশী ইহুদির ছেলে অসুস্থ আছে, মরম মর অবস্থা দেখতে চলে যাচ্ছেন, আপনি নিজের মুসলিম ভাইয়ের খোঁজ রাখেন না, মুসলিম বোনের খোঁজ রাখেন না, একটা পয়সা আপনি পরিবারের জন্য খরচ করতে চান না, আপনার চরিত্র পাড়া প্রতিবেশীর সাথে কেমন, আত্মীয় স্বজনদের সাথে কেমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র কেমন ছিল, তাহলে উম্মত হইতে হবে, সত্যিকার অর্থে উম্মত হইতে হবে, যে বললাম যে আকীদা বিশ্বাসী হইতে হবে, আর রাস্তার অনুসরণে হইতে হবে, এত্তিবাই হইতে হবে, নবীকে অনুসরণ করার ক্ষেত্রে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার কাছে কারো কথা কাছে ধরেন, নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শের কাছে কারো আদর্শ আপনার প্রশ্নে উঠে না, যার কেউ বড় রয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বাদ দিয়ে, হ্যাঁ ওই তরী গর্ভে যারা রয়েছেন ঠিক আছে, আপনার এবাদত বন্দী হবে নবী করিমের এবাদত বন্দীর মতো, আপনার আখলাক চরিত্র হবে তার মতো, তাহলে সত্যি আপনি নবীকে ভালোবাসেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তুহাররিমু, আপনি হারাম কেন করছেন? লিমা তুহাররিমু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন না এইরকম নিজের ওপর হালাল জিনিসকে হারাম করা উচিত নয়, কঠোর ভাষায় নয় নরম ভাষায় আল্লাহ পাক রব্বুল বলছেন, মা হাল্লাল্লাহু লাকা, যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন তাকে, যে আল্লাহ আপনার জন্য হালাল করেছেন তাকে আপনি হারাম কেন করছেন, অর্থাৎ মধু। অধিকাংশ হাদিসগুলিতে মধুর কথা এসেছে, কিন্তু এখানে অন্য অন্য তাফসির পড়লে আর একটি রেওয়ায়ত পাওয়া যায় আর একটি ঘটনা এই ক্ষেত্রে, সেটাও জেনে রাখা ভালো, কারণ ওই ঘটনা যখন সামনে আসবে তখন অনেকে বিব্রত হবেন যে আবার এটা কি আলাদা ঘটনা। আর এক ঘটনায় বলা হয়েছে যে নবী করিম, হতে পারে যে এই ঘটনা ওই কাছাকাছি সময়ে ঘটেছিল, তখন এই আয়াত নাজিল হয়েছিল, তাহলে দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক স্ত্রীর পালার দিনে তার দাসী ছিল, দাসী স্ত্রীর নাম মারিয়া তিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মিশর থেকে যাকে নিয়ে আসা হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া পাঠানো হয়েছিল, মারিয়া যার পেট থেকে জন্ম নিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নাম ছিল ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাড়িতে গিয়েছিলেন, কোন ভাবে জানতে পেরেছিলেন, আচ্ছা ঠিক আছে কথাটা প্রকাশ করিও না, আমি ওকে হারাম করি দিলাম, আমার উপর আর ওর কাছে যাবই না। তাহলে দাসী হারাম করাই হোক নিজের ওপর, অথবা মধু হারাম করার ঘটনা হোক, যেটা প্রসিদ্ধ হাদিস বলি পড়েছে, আল্লাহ পাক বলছেন লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, আল্লাহ আপনার জন্য দাসী কি হালাল করেছেন কেন হারাম করেছেন, আল্লাহ আপনার জন্য মধুকে হালাল করেছেন আপনি কেন হারাম করেছেন, কি জন্য? তবে তাকি মারাজাত আজওয়াজিকা, আপনি আপনার বিবি বোনের খুশিকে বা মনের চাহিদা কি আপনি পূরণ করতে চাইছেন, যে তারা চায় যে আপনি মধুকে হারাম করে দেন যাতে করে জাইনাবের বাড়ি থেকে বেশিক্ষণ না থাকতে হয়, তাদেরকে খুশি করতে চাইলেন, বললেন যে হারাম করে দেন আর মধু খাবো না, কি জন্য? না, তাদেরকে খুশি করার উদ্দেশ্য যেন আপনার না হয়। আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ পাক অতি মার্জনাকারী আর রহিম দয়াবান, আল্লাহ পাক এখানে গাফুর এবং রহিম এই গুণগুলি আল্লাহ পাকের এই জন্যই আসলেন যে যদি আপনার এই হারাম করাটার ভুলও হয় তো আল্লাহ ঘোষণা করে দিতেন যে আল্লাহ আপনাকে গফুর মাফ করে দিয়েছেন, এবং আল্লাহ পাক দয়াবান, মানুষ মানুষ একটুতে বিশেষ কোনো কিছু হলেই মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, আরে আমার মুখ দিয়ে গন্ধ আসছে যে খাবই না, হতে পারে আপনার এইভাবে আপনার জবান দিয়ে কথা বেরিয়েছে, আল্লাহ পাকের নাম হচ্ছে গফুর, সুতরাং আল্লাহ পাক মার্জনাকারী আল্লাহ পাক রহিম দয়াবান। তারপর আল্লাহ পাক রব্বুল্লাহ বলছেন যে কোন ব্যক্তি যদি নিজের ওপর কোনো কিছুকে হারাম করে অথবা শপথ করে তো তার কাফারা রয়েছে, আর সেটা যদি তার উপর অটল থাকা ঠিক না হয়, যদি আপনি কসম করেন আর কসম করে ওই কসমের উপর শপথ উপর অটল থাকতে পারেন, অর্থাৎ অটল থাকা জায়েজ হয় এক, আর অটল যদি থাকতে পারেন, অনেক সময় অটল সেই কসমকে ভাঙা জরুরি নয়, হয়তো আপনি যেমন বলেছেন যে আমি অমুক দেশে কখনো যাব না, ওই দেশে যা আপনার জন্য না ফরজ না সুন্নাত না মুস্তাহাব যাই কাজ, আমি ভাই ওই আমাদের দেশে যাব না, আমি আমার দেশ ছাড়া আমি কোথাও বাইরে যাব না, বললেন হতো দেশেই আমি করে খাব, কিন্তু কোন এক সময় বাধ্য হইতে হলে যে না ভালো কাজ কাম পাচ্ছি যাই বিদেশে যাই, কসম করে ফেলেছিলেন, এমন কসম ভাঙবেন না ভাঙবেন না, ভাঙা ফরজ ভাঙা ফরজ না ফরজ নাই, তাহলে কোনো কোনো ক্ষেত্রে কসম ভাঙা ফরজ নাই, আবার কোনো কোনো ক্ষেত্রে কসম ভাঙা শপথকে ভেঙে দেওয়া ফরজ। আপনি যদি বলেন কারোর সাথে ঝগড়া বিবাদ হয়েছে অথবা মনে আঘাত দিয়েছে ছোট ভাই মানুষ করি না, তো আদর যত মানুষ করে পড়িয়ে শুনে মানুষ করে তারপরে দিল আঘাত, কথার আঘাত অথবা যে কোনো আঘাত দিল, এর সাথে কথাই বলবো না, আচ্ছা ঠিক আছে এর ছেলে মেয়ের বিবাহ শাদী কখনো যাবো না, তারপরে যাবেন না যাবেন না, কারণ আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা ফরজ, সুতরাং আপনার এই কসম ভাঙা ফরজ, চলবে না এটা ফরজ, তো কসম ভাঙা ফরজ হোক অত কসম ভাঙা ফরজ না, কসম অটল থাকতে পারতেন কিন্তু কসম ভাঙা জায়েজ, যদি আপনি কসমকে আপনার শপথকে ভেঙে দেন এই ক্ষেত্রে, অথবা কোনো কিছু হারাম করে নিয়েছেন অথচ আল্লাহ পাক হালাল করেছেন কেন হারাম করবেন, আমি নিজের উপর হারাম করে নিয়েছি, না আমি কখনো আমি খরগোশ খাবো না, কখনো আমি গরুর গোশত খাবো না, কেন আপনি হারাম করবেন? আরে খান খান না, নাই খান কিন্তু হারাম করিয়েন না। যদি কোনো কিছু আপনি যেটা হারাম করে দিয়ে থাকেন সেটা যেন এক ধরনের শপথ, ওই কসমের যে কাফফারা আছে সেই কাফফারা, কোনো কিছুকে হারাম করলে তারপরে সেটা যদি আপনি গ্রহণ করতে চান তাহলে কাফফারা দিতে হবে। যে কাফফারার কথা কোরআন কারীম আল্লাহ পাক উল্লেখ করেছেন, কাফফারা আয়াত কার মুখস্থ আছে হাফেজ ভাই? বলা হ্যাঁ সূরা মায়েদাতে আছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগ্বি ফি আইমানিকুম, আল্লাহ পাক তোমাদের অনার্থক উদ্দেশ্যবিহীন কোন যদি শপথ হয়, উদ্দেশ্য নাই কিন্তু আরবদের প্রাচীন যুগ থেকে বিনা উদ্দেশ্যে হঠাৎ করে মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বেরিয়ে যায়, এটা অভ্যাস ছিল যা এখনো আছে, তবে এটা খুব বেশি হওয়া আপত্তিকর, ঠিক নয়, কথায় কথায় আল্লাহ আল্লাহ না এটা ঠিক নয়, ভালো জিনিস নয়। উদ্দেশ্যবিহীন এমনিতে মুখ দিয়ে হঠাৎ করে বেরিয়ে যায়, কতগুলি কথা আছে উদ্দেশ্যবিহীন মুখ দিয়ে বেরিয়ে যায়, মানুষ টেরও পায় না কথা বলতে গিয়ে, ঠিক না? আমাদের বাঙালিদের মধ্যে অনেক স্বভাব আছে, আমি সেখানে গেলাম আর কি, হ্যাঁ আর কি বলে না, আর কি আর কি, এই যে আর কি, আপনি উদ্দেশ্য করে বলছেন না কিন্তু কথায় কথায় ওই দুটা একটা বাক্য হচ্ছে, যাবো আর কি, ভালোই খেলাম আর কি, ওই রকমই আরবদের মধ্যে অল্লাহ অল্লাহ কথায় বলা অভ্যাস ছিল, উদ্দেশ্যবিহীন কোন উদ্দেশ্য না করে আল্লাহ। জিজ্ঞাসা করেছে, ভাই আপনি কি চিনেন এখান থেকে এই এয়ারপোর্টের রাস্তা চিনেন? লা বললাই, আর বললাই তো উদ্দেশ্য নাই, লা বললাই যথেষ্ট ছিল কিন্তু ওই বইলে অভ্যাস আছে লা বললাই মাদরি, বললাই মাদরি বলছে না, বলছে না বললাই আমি জানি না। তো উদ্দেশ্যবিহীন লাগো কসম, কসমকে এই জন্য ফোকাহাই কেরামগণ তিন ভাগে ভাগ করেছেন, একটা কসম লাগো উদ্দেশ্যবিহীন কসম করা, হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে যা বিনা কোন নিয়মে, এটা হচ্ছে লাগু, আল্লাহ পাক ধরবেন না, আল্লাহ বলছেন লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগ্বি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। অন্য আয়াতে রয়েছে কসমের দুটি আয়াত রয়েছে, আর এক আয়াতে রয়েছে ওয়ালাকিন ইউআখিযুকুম মা কাসাবাত কুলুবুকুম, তোমাদের অন্তর থেকে যদি, অন্তর যদি কাজ করে সেখানে, মানে অন্তর থেকে উদ্দেশ্য করে যদি কসম করো তাহলে আল্লাহ ধরবেন, অবশ্য সেই কসম ভাঙা চলবে না। এখানে আল্লাহ পাক বলছেন যে আয়াতে কাফফারার কথা বিস্তারিত উল্লেখ করেছেন, সূরা মায়েদা আল্লাহ পাক বলছেন ওয়ালাকি ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান, তোমরা যদি কসমকে অকাট্য করে থাকো শক্ত করে থাকো তাহলে আল্লাহ ধরবেন ওই কসমকে ভাঙলে। ফাকাফারাতুহু ইত'আমু আশারাতি মাসাকিন মিন আওসাতি মা তুত'িমুন আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরীরু রাকাবা ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন যালিকা কাফফারাতু আইমানিকুম ইযা হালাফতুম ওয়াহফাযু আইমানাকুম। কে বলতে পারে কসমের কাফফারা, কসমের কাফফারা কে বলতে পারে? একজন হাত তুলবে, হ্যাঁ বলেন, তিন দিন রোজা, এটা আগে, এটা আগে না, হ্যাঁ একজন একজন, একটা গোলাম আজাদ, আল্লাহ পাক যেভাবে বলেছেন ওইভাবে বলেন, ইবদাউ বিমা বাদা আল্লাহ বিহি, যেখান থেকে আল্লাহ শুরু করেছেন ওখান থেকে শুরু করেন, দেখি কে জয় করতে পারে। দশ জন মিসকিনকে খাবার দেওয়া আল্লাহ বলেছেন, হ্যাঁ প্রথম কাফফারাতুহু ইত'আমু আশারাতি মাসাকিন, তার কাফফারা হচ্ছে দশ মিসকিনকে খাবার দেওয়া, ইত'আম মানে খাবার দেওয়া, আও অথবা আও কিসওয়াতুহু অথবা দশ মিসকিনকে কাপড় দেওয়া, বস্ত্র দান করা হয়, দশজনকে কাপড় পরান, আজকাল কাপড়ে বেশি খরচ আছে খাবার চেতে না, তবে ভালো হোটেলে যে খাবার খাওয়াই ওই খাবার যদি হয় তাহলে কাপড়ে চেতে বেশি, একবারের খাবারের বিল করলো 550, অবাক খেয়ে গেল 550 টাকা বিল, তার মানে এখানকার, এখানে তো 50 রিয়াল বা 40 রিয়াল সস্তা লাগে, কিন্তু দেশে যদি 550 টাকা বিল হয় তাহলে অনেক টাকা। তো আও কি সত হন কাপড় পরা দশজনকে, হ্যাঁ পরানো, অথবা আও তাহরীর রাকাবা অথবা গোলাম আজাদ করা, তাহলে তিনটিতে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছেন, অপশন চয়েস করেন তিনটের একটা, কোনটা সুবিধা আপনার? গোলাম আজাদ করার সুবিধা আজকাল জিরো নেই, শেষ, তাহলে বাকি থাকে দুটোর আজকাল কি, হয় দশজন মিসকিনকে খাওয়ান আর নয় দশজন মিসকিনকে কাপড় পরান, আল্লাহ বলছেন সামান্য যদি কেউ না পারে না পায়, পারে না অথবা পায় না, এগুলি তাহলে কি করবে? তিন দিন রোজা রাখাটা, তিন দিন রোজা রাখা প্রথমখানে বলবেন না, যারা না পারবে খাওয়াতে, যারা না পারবে কাপড় পরাতে, দশজন মিসকিন কি তারা তিন দিন রোজা রাখবে। জালেকা কাফফারা আইমানিকুম, এ হচ্ছে তোমাদের কসমের কাফফারা। তো বলবেন না তাহলে কসমের কাফফারা, যদি আমরা অনেকে কসম কম খাই কিন্তু কসম অনেকে খায়। তাহলে কসমের দ্বিতীয় প্রকার হচ্ছে কসম মুন আকেদা, অন্তর থেকে ইচ্ছা করে সংকল্প করে ভবিষ্যতের ক্ষেত্রে কসম খাওয়া, এতে কাফফারা আছে। আর একটি কসম হচ্ছে ইয়ামিনে গুমুস বা কসমে গুমুস, মিথ্যা কসম, অতীতের ওপর কোন কাজ করেছেন অথচ বলছেন আমি করিনি, মোবাইল চুরি করেছেন আর তারপরে কসম খাওয়াবে, কসম খেলেন আল্লাহর কসম আমি ভাই জানি না তোমার মোবাইল নেওয়া তো দূরের কথা, জানি না আসলে নিয়েছ, তা এই কসমে কাফফারা দিয়েও কাজ হবে না, এই কসমে কাফফারা নেই আর দুনিয়ার কাফফারা দিয়ে মাফ হবে না, এতে জাহান্নামে যেতে হবে। আল ইয়ামিনুল গামুস মানে এমন কসম যা জাহান্নামে ডুবিয়ে দিবে, গামাসা এক মেসে মানে ডুবিয়ে দেবে, নিমজ্জিত করা। এই তিন প্রকারের কসম, এক হচ্ছে উদ্দেশ্য ছাড়া কসম আল্লাহ মাফ করবেন, আর একটা হচ্ছে যে অতীতের কোন কাজ করেছেন অথচ আপনি বলছেন না করিনি, হ্যাঁ কোন জায়গায় গেছেন অথচ বলছেন যাইনি, হ্যাঁ আপনি লাগে যে মাল সামান কিছু নিয়ে যায়, ইলেকট্রনিক মাল সামান নিয়ে যাচ্ছেন, দেখছি কাস্টম লাগিয়ে দিই, ভাই কি আছে বলতো, কসম করে বল দেখি, কসম করে বলছি কিছুই নেই আমার কাছে, যান বাঁচাবার জন্য বা পয়সা বাঁচাবার জন্য যেই উদ্দেশ্য হোক না কেন, না মিথ্যা কসম কাবিরা গুনাহ। এবং নবী করিম সাল বলেছেন যে জাহান্নামে যাবে ওই ব্যক্তি যে মিথ্যা কসম করে। তো আর আরেকটি কসম হচ্ছে যার জন্য কাফফারা আছে, ভবিষ্যতে এমন কাজ করব অথবা করব না বলে দিলেন, আর তারপরে সেটা যেটা করব বলেছেন করতে পারলেন না, অথবা করব না বলেছেন করতে হইল, অথবা কোনো কিছু হারাম করে দিয়েছেন, আমি আমার উপর গরুগ্রস্ত হারাম করে দিলাম পরে গরুগ্রস্ত খেতে হইল, পান হারাম করে দিলেন তারপরে পান খেয়ে ফেললেন, খেয়ে ফেললেন যে কোনো জিনিস হোক না কেন। আল্লাহ পাক বলছেন যে কাদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, আল্লাহ পাক নির্ধারণ করেছেন, ফরজ করা মানে নির্ধারণ করা, আল্লাহ পাক নির্ধারণ করেছেন তোমাদের জন্য তোমাদের কসম থেকে মুক্ত হওয়াকে, কসম থেকে কেমন করে হালাল হবে মানে মুক্ত হবে তুমি, অব্যাহতি পাবে। আল্লাহু মাওলাকুম, আল্লাহ পাক তোমাদের মালিক মুনিব, মাওলা মানে মালিক মুনিব, ওয়াহুয়াল আলিমুল হাকিম, এবং তিনি সবকিছুই জানেন, আলিম মানে সর্বজ্ঞ সবকিছু জানেন, আর হাকিম মানে প্রজ্ঞাময় যিনি হেকমতের অধিকারী, যার প্রত্যেকটি কথায় কাজে তত্ত্ব রয়েছে রহস্য রয়েছে, হাকিম আল্লাহ পাকের প্রত্যেকটি বিধানে হুকুম হাকামে বিশ্বাসের হোক আর ইবাদত বন্দেগীর হোক আর আখলাক চরিত্রের হোক, কোনো কিছু হারাম করাই হোক কোনো করণীয় হোক, সব ক্ষেত্রে হেকমত রয়েছে রহস্য রয়েছে, আপনি জানেন আর নাই জান, এই জন্য আল্লাহ পাকের নাম হচ্ছে হাকিম, আল্লাহ পাকের শরীয়তে বিধানে হেকমত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু শরীয়তে বিধান নয়, আল্লাহ পাকের দুনিয়াতে যা কিছু হচ্ছে তাতে হেকমত রয়েছে। গতকালকে আমি কোনো ভাইকে বলছি যে এই গরম বড়ই কষ্ট লাগছে, তো তিনি একটা কথা আমাকে স্মরণ করে দিলেন যেটা আমার খেয়ালই ছিল না, এত গরম যদি আল্লাহ না দিতেন তাহলে সৌদি আরবে কি খেজুর পাকত, হেকমত আছে এই গরমে, এইরকম গরম না পড়লে খেজুর পাকবে না, হেকমত আছে। এদেশে শীতকালে বৃষ্টি হয়, শীতকালে চাষাবাদে শীতকালে বৃষ্টির প্রয়োজন, আমাদের দেশে গ্রীষ্মকালে বৃষ্টি প্রয়োজন, আল্লাহ পাক সেখানে তার হেকমত রয়েছে যে ভারত উপমহাদেশে এই বর্ষাকাল হচ্ছে গ্রীষ্মকাল, গরমের জন্য বর্ষা, আরব দেশে যদি বর্ষা হইতো এই গ্রীষ্মকালে তাহলে খেজুর পাকত না, পচে সরে সরে শেষ হয়ে যেত খেজুর, আল্লাহ পাকের বড় নিয়ামত আরব জগতের উপর। এছাড়া বহু হেকমত আছে, আল্লাহ আলম আন্তুম লা তাআলামুন, আল্লাহ সবকিছু জানেন আমরা কিছুই জানি না, অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে একটু সামান্য কিছু, আল্লাহ পাক এছাড়া কত হেকমত রেখেছেন তার সৃষ্টিগত বিধানে এবং শরীয়তি বিধান, আল্লাহ পাকের বিধান দুই রকম, আপনাকে আল্লাহ পাক ছেলে দিলেন না এতে হেকমত রয়েছে, আল্লাহ পাক আপনাকে মেয়ে দিলেন না এতে হেকমত আছে, আল্লাহ পাক আপনাকে বিবাহ করার তৌফিক দিলেন না এতে হেকমত আছে, আল্লাহ পাক আপনার ছেলেকে আলেম করলেন না এতে হেকমত আছে, আল্লাহ পাক আপনার ছেলেকে পড়ারই তৌফিক দিলেন, অনেক চেষ্টা করলেন, তাতে হিকমত আছে, ওর এখানে হয়তো আরো বড় তাগুত হইত, হ্যাঁ পড়াশোনা শয়তান হইতো, হইত তার চাইতে বলুন ওর মূর্খ হইলে ওর শয়তানি অনেকটা কম থাকবে, শিক্ষিত হলে ওর শয়তানি বড় শয়তানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটি কাজে হিকমত আছে, যা বোঝাবার জন্য মূসা আলাইহিস সালাম এবং খেজরের ঘটনা আল্লাহ পাক ঘটিয়েছেন, এটা হিকমত আছে তাই না? আল্লাহ পাকের যে রহস্য, যে গোর গায়েব আমাদের চোখের আড়ে আছে সেগুলি আমরা জানি না। ওই ছেলে দেখা হচ্ছে করবে কেন, এই ছেলে যদি বড় হইত ওর বাবাকেও ফাসেক বানিয়ে দিত, কোন কারণে দিত ওর মাকেও খারাপ করে দিত। অনেক সময় ছেলের জন্য বাবা মা হারাম খেতে বাধ্য, বার্ধক্যে পৌঁছে গেছে আর এর হারাম ছাড়া কোনো রিজিক নাই, কি করবে বাবা মা, এক পয়সা সারা জিন্দগি হারাম খাইনি, কিন্তু এখন বার্ধক্যে এসে কোনো ইনকাম সোর্স নেই, ওই ছেলে হারাম ইনকাম ও সুদ আর ঘুষ এনে দিচ্ছে, তা খাওয়া ছাড়া কোনো উপায় নেই, একা বাস করতে পারছেন না। আর ছেলে এমন পরিবেশে বাস করে যেখানে ইসলাম পালন করা যাবে না, আজান পর্যন্ত শুনতে পায় না, ছেলের জন্য ওর ঘরে গিয়ে থাকতে হবে, ওই বার্ধক্যে গিয়ে মসজিদে যেতে পারে না, সারা জিন্দগি পাঁচ অক্ট মসজিদে নামাজ পড়েছে সে, কিন্তু বৃদ্ধ হওয়ার পরে ছেলের জন্য বাধ্য হয়েছে এমন এলাকায় থাকতে, থাকছে না, সারা জীবন থাকলো মাশাআল্লাহ মুসলিম পরিবেশে মুসলিম সমাজে, আর ষাট সত্তর বছর বয়সে ছেলে গেছে আমেরিকা কানাডা ইউরোপ, ওখানে গিয়ে সারা জিন্দি কাটলো, জিন্দগি তো মসজিদ দেখার তৌফিক হলো না, হচ্ছে কিনা? আল্লাহ পাক হয়তো এই জন্য আপনাকে ছেলে দেন। আল্লাহ পাক যে হাকিম, এই হাকিম এগুলো হচ্ছে আল্লাহ পাকের জিকির আজকাল, আসলে আল্লাহ পাকের কাজে যে হিকমত আছে, আল্লাহ পাকের সৃষ্টিতে যে হিকমত আছে, আল্লাহ পাকের প্রত্যেকটি তকদির যা নির্ধারণ করেছে আল্লাহ পাক মানুষের, তাতে যে হিকমত আছে এতে কোনো সন্দেহ নেই। ওয়াইজ আসারান নবী আল্লাহ বাদে আজওয়াজেহি, তারপরে ওই ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে যে ঘটনা ওই মধু খাওয়ার ক্ষেত্রে ঘটেছিল, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপি সুরে বলেছিলেন, গোপনে বলেছিলেন ইলা বাজে আজওয়াজে, তার কোন এক বিবিকে আল্লাহ পাক নাম উল্লেখ করেননি, কারণ এতে খানিকটা মানহানি হবে নাম উল্লেখ করলে, এই জন্য আল্লাহ পাক নাম জানেন নাকি, যে কার সাথে গোপনে আল্লাহ নবী কথা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর আল্লাহ বলেছেন বাজে আজওয়াজেহি, এটি আল্লাহ পাক আদব শিখিয়েছেন, কারো যদি ভুল সংশোধন করতে হয় তাহলে নাম ধরার যদি প্রয়োজন না, বিনা নাম ধরে যদি সংশোধন হয়ে যায় তাহলে নাম ধরতে হবে না, এমন যে নাম ধরাই যাবে না এমন কথা নয়, কিন্তু নাম না ধরে যদি সংশোধন হয় তাহলে নাম না ধরেই সংশোধন করা যথেষ্ট, আর যখন দেখুন নাম না ধরে বললে লোক বুঝে উঠছে না, ও গুমরা গুমরায় থেকে যাবে, এদেরকে হেদায়ত করা যাবে না, তখন নাম ধরতে হবে, তাতে হেকমত রয়েছে। কিন্তু প্রাথমিক অবস্থায় বিনা নামে যদি সংশোধন হয়ে যায় তা নাম ধরা দরকার নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন একটি লোক ভুল করত আর সেই লোকটি মসজিদে আছে, দর্শনার সময় বক্তব্য শোনার সময় আছে, খুতবায় উঠলেন, বক্তব্য উঠলেন আর বললেন মা বালু আকামিন ইয়াকুলুনা কাজা ওয়া কাজা, কিছু লোকের আছে যারা এই ধরনের কথাবার্তা বলে, এটা শরীয়ত বিরোধী কথা, কিছু লোকের আছে যে বোঝা সে বুঝে দিল, সংশোধন করা সংশোধন করে নিল, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সংশোধন করার চেষ্টা করেছেন। তো আল্লাহ পাক তাই বলছেন ওয়াইজ আসাররান নবী ইলা বাদি আজওয়াজিহি, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপি সুরে কথা বলেছিলেন, গোপনে কথা বলেছিলেন কোন এক বিবির সাথে, হাদিসান কোন একটি কথা, কথাটি কি ছিল, ওই যে হাদিসে শুনাইলাম সহিহ বুখারীর যে আমি তো মধু খেয়েছি, তো মধুতে গন্ধ যখন আসছে ওয়ালান আউদ আল্লাহ, তোমাকে বললাম মধু খাবো না, তো জাইনাবকে জানায় না, কারণ জাইনাব যদি শুনতে পায় তার বাড়ি থেকে বিকেল আসর পরে প্রতিদিন আমি মধু খাই, আর যদি জানতে পারে যে নবী সর মধুকে হারাম করে এনেছেন কষ্ট পাবে, আমার প্রিয়তম স্ত্রীর মনে কষ্ট যেন না হয় সেরকম জানতে দিও না, আর কাউকে বলিও না কথা, কারণ আরেকজনকে বললে ওখানে পৌঁছিতে পারে, সেই জন্য হাফসা রাদি আল্লাহ তাআলা আনহাকে এখানে যে বাজা আজওয়াজে বলা হয়েছে, তাফসীর কাররা বলেছেন যে বাজা আজওয়াজে মানে ছিলেন কি হাফসা রাদি আল্লাহ তাআলা আনহা, হাফসার বাড়িতে এসে এই ঘটনা ঘটেছিল, যে আপনি মনে হয় মাগাফির খেয়ে এসছেন, না না মাগাফির খান তো মধু খেয়েছি, তাহলে হতে পারে যে ওই মানে মাগাফিরে বসেছে মৌমাছি, তারপরে এসে মধু হয়েছে, যার ফলে ওই মধুতে গন্ধ আছে, তাহলে আমি মধু খাবো না, তোমাকে বললাম কাকে বলিও না, কাউকে বলিও না, কিন্তু তিনি আর রাখতে পারলেন না, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি ভুল করে ফেললেন, ফালাম্মা নব্বাত বিহি, যখন তিনি এই খবরটি অন্যকে দিয়ে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন যে জানো আমার কাছে এসেছিলেন, আগে যুক্তি করেছি তাতে আমরা কামিয়াব হয়ে গেছি, আর জায়নাবের কাছে বেশি দেরি করবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আমাকে জানেনই আমি বললাম যে আপনি মনে হয় মাগাফির খেয়েছেন, মনে হয় মধু খেয়েছি, মধুতে কম তো কেন, তাহলে আর মধু খাবো না, তুমি কাউকে বলিও না। তোমরা দুইজনে যদি আল্লাহর কাছে তওবা করে, দুইজন কে ছিল, ইবনে আব্বাস হজের মৌসামে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উমারকে জিজ্ঞেস করলেন, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সত্যকে কখনো গোপন করতেন তাহলে নিজের মেয়ের কোন দোষ তুলে ধরতেন, কখনো তুলে ধরতেন না, কমের পক্ষে নিজের মেয়ের আয়েব দোষ ত্রুটি সকলে লুকিয়ে রাখার চেষ্টা করে, আর নিজে শাসন করবো করবো কিন্তু অপরকে জানতে দেবো ঠিক কিনা। কিন্তু যখনই জিজ্ঞেস করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে ওই দুই মহিলাকে, ওই দুই বিবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, যাদেরকে আল্লাহ বলেছে তোমরা দুইজন যদি তওবা করো তো ভালো কথা, নাহলে তোমাদের অন্তর একটু বাঁকা হয়ে গেছে, ফাকাত সাকাত কুলুবুকুমা, দোষ কিনা, আল্লাহ পাক মাফ করেছেন কিন্তু দোষ। যখনই জিজ্ঞাসা করে বললেন তুমি জানো না, আরে তারা তো হচ্ছে আমার মেয়ে হাফসা আর আবু বকরের মেয়ে আয়েশা, হাফসা ও আয়েশা বলে দিয়েছেন স্পষ্ট, তারা কি দিনের অন্য কোনো মশলা মাথায় লুকিয়ে রাখতে পারেন, তারা খেলাফতের মশলাকে লুকিয়ে রাখতে পারেন যে আলী হবে খলিফা প্রথম খলিফা আর লুকিয়ে রেখে অন্যকে খলিফা বানাবেন, হতে পারে যেমন এই বিদাতি গুমরা পথভ্রষ্টরা বলে থাকে, কখনো না। তাহলে হককে সত্যকে কখনো তারা গোপন করে, যদিও তাদের বিরুদ্ধে হয়, তাদের মনের উল্টা হয়, তাদের মান সম্মান ব্যাপার, আপনার মেয়ের মানহানি হবে না, আপনার মেয়ে আপনার মানহানি হোক, আপনার মেয়ে যদি কোনো ভুল করে থাকে মানে আপনার ভাই কেউ মেয়ে কাজ করেছে, তারপরে যখন লুকিয়ে রাখেননি তাহলে কোন মাসলা মাসাইল অবকাশ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়তে লুকিয়ে রাখতে পারেন না, উমর রাদিয়াল্লাহু তাআলা কখনো লুকিয়ে রাখতে পারেন না। এ হচ্ছে আমাদের আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত। যখন তিনি বলে দিলেন ও আজহারাহুল্লাহু আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি আল্লাহ পাক তখন জানিয়ে দিলেন যে তুমি বলেছিলে ওই স্ত্রীকে হাফসাকে যে কাউকে বলিও না, ও তো বলে দিয়েছে, তো রাজ ফাঁস করে দিয়েছে, আর রাফা বাজাহু আরাজা আমবাজ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথার কিছু অংশ সম্পর্কে জানালেন, আরাদ আম্বাজ কিছু অংশ সম্পর্কে তিনি বিমুখ হলেন মানে প্রকাশ করলেন না, অর্থাৎ ভদ্রতার সাথে অল্প কথা বলে জিজ্ঞাসা করলেন যে তোমাকে যে একটা গোপন কথা বলেছিলাম আমানতের কথা তুমি কি প্রকাশ করে দিয়েছো নাকি, এ কথা বললেন না যে আরে তোমাকে বলেছিলাম যে আমি মধু খাবো না খেতে যাবো না ওখানে যাই না, তুমি বলে দিয়েছো, এটা কেমন কাজ করেছো তুমি, এইভাবে লাঞ্ছিত করলেন না অপদস্থ করলেন না, কারণ ওইভাবে যদি শক্ত করে বলা হতো তাহলে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপদস্ত হতেন, মান সম্মান ব্যাপার ছিল, মান সম্মানের খেয়াল রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আল্লাহ কি বলছেন, আর রাফাবাদ অল্প একটু বললেন কি তুমি বলে দিয়েছো নাকি, এই ছিল নবী করিম মহান চরিত্র, চিন্তা করেন। আর আমরা ও সুবহান আল্লাহ একটু যদি লবণ বেশি হয়ে যায় একবারে বড় সমুসুর বার বৃষ্টি যাওয়ার আগে আর বিবাদ গালাগালি শুয়ে গেল, যদি কম হয়ে যায় দেরি হয়ে যায়, সুবহান আল্লাহ কি চরিত্র আমাদের, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলতে পারতেন, তিরস্কার করতে পারতেন, ভর্সনা করতে পারতেন, অনেক কিছু বলতে পারতেন, না না তুমি বলে দিয়েছো নাকি বাস, আর রাফা বাদ আল্লাহ পাক কোরআনে স্পষ্ট করছেন তিনি অল্প একটু বললেন আর বাকিটা বললেন না, ওয়া আরাজাম বাল ফালাম্মা নাব্বাহা বিহি, যখন তাকে এই সংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিলেন, কালা তখন ওই স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা, মান আম্বাকা হাদা, আপনাকে আবার কে বলল, আমি যে আয়েশাকে বলে দিয়েছি যে আল্লাহ নবী আর জায়নাল বাড়ি কিন্তু যাবেন না, কসম করে নিয়েছেন আর মধু খেতে যাবেন না, এটা আমি বলেছি, এটা আপনি আবার কি করে জানলেন, স্পষ্ট না। কালাত বললেন হাফসা যে মান আম্বা কাহা, যে আপনাকে কে জানালো, কালা নাব্বানিয়ান আলিমুল খাবির, আরে তোমরা নাহি লুকি লুকি আপোষ বলাবলি করেছো, তো আমাকে খবর দিয়েছেন জানিয়েছেন আল আলিম যিনি সর্বজ্ঞ সবকিছু জানেন, আল খাবির যিনি সূক্ষ্ম খবর রাখেন, অকিফাল আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন যে তোমরা এই কাজ করেছো, মহান আল্লাহ তারপরে সম্বোধন করছেন এই দুইজন সম্পর্কে ইনতাতুবা ইলাল্লাহ ফাকাদ সাগাত কুলুবুকুমা, তোমরা দুইজনে উভয়ে যদি তওবা করো আল্লাহ পাকের দরবারে তাহলে ভালো কথা। এই ভালো কথা এটা এখানে উজ্জ্বল আছে, ইনতাতুবা ইলাল্লাহ ফাহুয়া খাইরুন লাকুমা, তোমরা যদি আল্লাহর দরবারে তওবা করো হে আয়েশা হাফসা তাহলে এটি তোমাদের জন্য কল্যাণকর, মঙ্গলজনক, এটি তোমাদের কল্যাণ দিয়েছে। ভুল করেছ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মধু থেকে তোমরা বঞ্চিত রেখেছ, সুতরাং তোমরা তওবা করো এতে তোমাদের কল্যাণ রয়েছে। ফাকাদ সাগাত কুলুবুকুমা, কারণ তোমাদের অন্তর বাঁকা হয়ে গেছে এই ভুল করার কারণে। তাহলে বোঝা গেল মানুষ সামান্য এই ভুল করে যে অন্তর বাঁকা করার কথা আল্লাহ পাক বলেন, তাহলে যারা নামাজ ছাড়ে তাদের অন্তর কত বাঁকা হয়েছে, কত বিভ্রান্তির শিকার হয়েছে। যারা শিরক করে, যারা বিদআত করে, যারা নবীর তরিকা ছেড়ে অন্য তরিকা রয়েছে, যারা চরিত্রহীন, যারা হারাম খায়, তারা কত বাঁকা হয়েছে ইসলাম থেকে, ইমান থেকে। সকাত সকাত কুলুবুকুম ওয়া ইন তাযাহারা আলাইহি, আর যদি নবীর বিরুদ্ধে তোমরা একে অপরের সহযোগিতা করো, মানে এই ভুল কাজে তোমরা একে অপরের সমর্থন করো, তাযাহারা আলাইহি, তো জেনে রাখো ফাইনাল্লাহু মাওলা, নিশ্চয় আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মালিক, সহায়, মাওলা, মাওলা মানে মালিকও হয়, মাওলা মানে অনেকগুলি মানে হয়, সহায়, হ্যাঁ, অভিভাবক, জিবরিল এবং জিবরাইল আলাইহিস সালাম নবীর সহায়, ওয়া সালেহুল মুমিনিন, আর যত নেক সৎ মুমিন মুমিনাত রয়েছেন সকলে আল্লাহর নবীর সহায়, ওয়াল মালায়েকাতু বাদা যালিকা যাহির, এবং সমস্ত ফেরেশতাগণ এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহায্যকারী। তোমরা দুইজন যদি নবীর সম্পর্কে একটু ষড়যন্ত্র করে নবীকে এই মধু খাওয়া থেকে অথবা তার এই দাসীর কাছে যাওয়া থেকে বিরত রেখে দাও, যেতে না দাও, কসম করিয়ে দাও, তাহলে সারা দুনিয়ার নেকবান্দা মানুষের মধ্যে থেকে সালেহুল মুমিনিন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের সাথে নবীর সাথে আছে, তোমাদের কি হবে, ফেরেশতা জিবরিল আছেন তার সাথে, ওয়াল মালায়েকা সমস্ত ফেরেশতাগণ রয়েছেন, বাদা যালিকা যাহির, কত বড় ধমক, তাহলে যেমন তেমন ধমক আল্লাহ পাকের পক্ষ থেকে। তারপরে আল্লাহ পাক বলে, এই তো ছিল ধমক যেটা হচ্ছে গাইবী ধমক, পরলৌকিক ধমক, আখেরাতে তোমাদের কি হবে যদি আল্লাহ তোমাদের সাথে না থাকে, আল্লাহ নবীর সাথে, জিবরাইল নবীর সাথে আলাইহিস সালাম, ফেরেশতাগণ নবীর সাথে, নেক মুমিন মুমিনাত নবীর সাথে, তাহলে তোমাদের কি অবস্থা হবে, এটা গাইবী বিষয়। বাহ্যিক বাস্তব দুনিয়াতে তোমাদের কি হবে, আসা রব্বহু ইন তাল্লাকা কুন্না ইয়াবদিলাহু আজওয়াজান খাইরাম মিন কুন্না মুসলিমাতি মুমিনাতি কানিতাতি তায়েবাতি আবিদাতি সাইহাতি সাইয়েবাতি ওয়াবদার, আল্লাহ বলেন শুধু তাই নয়, তোমরা যদি এই ক্ষেত্রে বাড়াবাড়ি করো তো হতে পারে যে আল্লাহ হুকুম দিয়ে দিলেন এদেরকে তালাক দিল, হাফসাকে তালাক দিয়ে দাও যদি আল্লাহ অনুমতি দিয়ে দেন, আশা রব্ব হতে পারে যে নবীর রব ইন তাল্লাকা কন্যা, তোমাদেরকে যদি নবী তালাক দিয়ে দেন, আইয়ুব দিলাহ আসওয়াজান, আল্লাহ পাক আয়েশা হাফসা তোমাদের চাইতে ভালো ভালো নেক আল্লাহলি নারী তাকে দিবেন, ব্যবস্থা করে পারবেন না আল্লাহ পাক, অবশ্যই পারবেন। কত বড় ধমক তাহলে এতে রয়েছে, যদি কোনো মহিলাকে বলেন তুই বেশি বাড়াবাড়ি করো তো বিয়ে করেছে তোমার স্বামী, জানো, আর যদি বলেন যে বিদেশে ওখানে খোঁজ খবর করছে, তুমি থেকে যে বাংলাদেশে থেকে সৌদি আরব নিয়ে করছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কেরিমে সতর্ক সাবধান করছেন যে খবরদার এরকম কাজ করবে না, হতে পারে যে তিনি যদি তোমাদেরকে তালাক দিয়ে দেন তাহলে আল্লাহ রব আইয়ুবদিলাহু আজওয়াজান খাইরান মিনকুনা, তোমাদের চাইতে ভালো বিবি তাকে আল্লাহ পাক দান করবেন, যারা হবে মুসলিমাত, আত্মসমর্পণকারিনী মুসলিমাত, মুমিনাত, ইমানদার, মুমিনাত, ইমানদার, মুমিনাত, কানে তাত এবং বিনয়ী, অনুগতা, তায়েবা তওবাকারিনী, আবেদাত ইবাদতকারিনী, সাইহাত এবং রোজাদার, সাইহাত মানে হচ্ছে সাইমাত, সাইয়েবাতি ও আবকারা, অকুমারী, অবকারা মানে কুমারী, নারী তাহলে দুই প্রকার, অকুমারী যারা কুমারী নয় সাইয়েবা ওদেরকে বলা আরবি ভাষায়, আর আবকার বিক্রি, ওর জামা বহু বচন হচ্ছে আবকারা কুমারী, আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিবাত কেন ওয়াকুমারি কেন বললেন? ওয়াকুমারি আবার আগ্রহের বিষয় নাকি? হ্যাঁ, আল্লাহ পাক নিয়ামত হিসাবে বলছেন, কারণ এর আগে যেসব নারী রয়েছে তার মধ্যে একটি মাত্র, হ্যাঁ, নবী করিম বিবিদের মধ্যে নয়জনের মধ্যে একজন মাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না মাত্র কুমারী, বাকি সব অকুমারী। আল্লাহ বলে তোমাদেরকে আল্লাহ পাক সরিয়ে দিয়ে তাকে তোমাদের মতোই কিন্তু তোমাদের চেয়ে ভালো দেবেন, কুমারীও দেবেন আর অকুমারীও দেবেন। তারপর মানুষের স্বভাব হচ্ছে বিভিন্ন রকমের স্বাদ গ্রহণ করা। মানুষকে একরকম দিন ভালো লাগে না, ডেলি ডেলি আপনার গোস্ত ভালো লাগে না, প্রতিদিন যদি মাছ খান ভালো লাগবে না, প্রতিদিন যদি ঘি পোলাও খান ভালো লাগবে না, মাঝে মাঝে শাক ভাত ভালো লাগবে লাগবে না। তো ওই রকমই আল্লাহ পাক রব্বুল বলছেন যে আমার নবীকে আমি বিভিন্ন রকমের স্বাদের নিয়ামত দেব, কুমারীও দেব অকুমারীও দেব ইচ্ছা করলে। সাইয়্যিবাত ও আবকার, এখানে একটি বিষয় আরো জানার গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিলেন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাদেরকে তালাক দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাদেরকে দূরে করেছেন অথবা আল্লাহ কি দূরে করিয়ে দিয়েছেন, আর অন্য কাউকে তারপরে বিবাহ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? করেননি। তাহলে বোঝা গেল এর দ্বারা যে যাদেরকে আল্লাহ পাক রব্বুল নবীর সাথেই রেখেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নয়জনকে ছেড়ে ইন্তেকাল করেছেন, তারা এই উম্মতের নারীদের মধ্যে শ্রেষ্ঠ, তাদের চাইতে শ্রেষ্ঠ আর কেউ নেই বলে আল্লাহ পাক তাদেরকে সরিয়ে দেননি। আর না হলে তাদের চাইতে শ্রেষ্ঠ যদি হতো, যেমন আল্লাহ ধমক দিয়েছেন, আল্লাহ পাক নবীর অন্তরে দিতেন এদেরকে তালাক দিয়ে দিয়ে অন্যদের বিয়ে করি, আল্লাহ পাক সক্ষম ছিলেন যে আরো ভালো সতী নারী দিতেন, কিন্তু পৃথিবীর বাস্তবে যেহেতু তাদের চাইতে বেশি নেক নারী হতে পারে না বা ছিল না, আল্লাহ পাক নবীকে সাব্যস্ত রেখেছেন সেই বিবিদের সাথে, এবং তারাই সবচেয়ে বেশি আল্লাহ আলীর নেক। তারপরে মহান আল্লাহ মুমিন জাতিকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুকু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ তোমরা নিজেদেরকে রক্ষা করো, কু আনফুসাকুম তোমরা বাঁচাও তোমাদের নিজেদেরকে, ওয়া আহলিকুম তোমাদের পরিবার পরিজনকে নারা জাহান্নামের আগুন থেকে। এই আয়াতে আল্লাহ পাক ফরজ করেছেন যে যেমন নিজেকে আপনি জাহান্নাম থেকে রক্ষা করবেন আল্লাহ পাকের প্রতি ইমানের মাধ্যমে, আল্লাহ পাক যেসব বিশ্বাস করতে বলেছে ইমান নিয়ে আসতে বলে তার সেসবের প্রতি ইমানের মাধ্যমে, অর্থাৎ পরকাল, রিসালাত, কোরআন, হ্যাঁ, ইমানের যে ছয়টি পিলার রয়েছে, ইবাদত বন্দিগির মাধ্যমে, ফরজ আদায়ের মাধ্যমে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে, রমজান রোজা রাখার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাত যদি যাকাত ফরজ যাকাত আদায়ের মাধ্যমে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার মাধ্যমে, পর্দার মহিলাদের বাস্তবায়নের মাধ্যমে নিজেকে যেমন জাহান্নাম থেকে রক্ষা করবেন, তেমনি নিজের পরিবার, স্ত্রী এবং ছেলে মেয়েদেরকেও জাহান্নাম থেকে রক্ষা করবেন। আমলের আগে, বিশ্বাসের আগে এলমের মাধ্যমে, নিজে যেমন এলম হাসিল করবেন তেমনি আপনার স্ত্রীকে দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে এলম দিতে হবে, আপনার ছেলে মেয়েদেরকে দিন ইসলামের বিধিবিধান হুকুম আকাম সম্পর্কে, আকীদা ও মাসলা মাসাইল সম্পর্কে, যার দ্বারা কমের পক্ষে আল্লাহ পাকের সঠিক ইবাদতবন্দি করতে পারে, কি হালাল কি হারাম, কি ফরজ ওয়াজিব সুন্নাত, হ্যাঁ, না যায় যায় জানে, এতটুকু নিজে জানা এবং নিজের স্ত্রী ছেলে মেয়েদেরকে জানানো, তাহারাতের মাসলা মাসাইল, ওযু, গোসল, হায়জ, নেফাস, ইস্তিহাজা, এসব তার স্ত্রীকে জানানো ফরজ, ছেলে মেয়েদেরকে ফরজ গোসলের মাসলা মাসাইল জানো ফরজ, তাহারাত কেমন করে হয়, তেমন নামাজ, নামাজের মাসলা মাসাইল, রোজার মাসলা মাসাইল, জাকাতের মাসলা মাসাইল ইত্যাদি, কি হারাম কি হালাল এসব শিক্ষা দেওয়া ফরজ, আলেম বানানো ফরজ নয়, ফরজে কিফায়াত, বড় আলেম তৈরি করা, হ্যাঁ, হাফেজ বানানো ফরজে আইন নয়, ফরজে কিফায়াত, কিন্তু দিন সম্পর্কে মৌলিক জ্ঞান দেওয়া যা দিয়ে আল্লাহ পাকের ইবাদতবন্দি করতে পারে এটা ফরজ, আপনার উপর ফরজ, আপনি বাবা, আপনার ছেলে নামাজ পড়তে যায় না, যে নামাজের সানা মুখস্থ নেই, সুরা ফাতিহা মুখস্থ নেই, দশটি ছোট সুরা কমপক্ষে মুখস্থ নেই, হ্যাঁ, রুকু সিজদা তসবিহ মুখস্থ নেই, আত্তাহিয়াত মুখস্থ নেই, দুরুদ ইব্রাহিম মুখস্থ নেই, দোয়া মাসুরা মুখস্থ নেই, নামাজের রুকন ফরজ কি আর সুন্নত কি, ওয়াজিব কি, কোথায় সহ সিজদা লাগে জানা নাই, তাহলে আপনি এই ফরজ তরক করলেন, একা নামাজি হয়ে জানা পাবেন না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে রক্ষা করো এবং নিজের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে রক্ষা করো। ওয়াকুদুহান নাস, যে জাহান্নামের ইন্ধন হবে, অকুদ মানে জ্বালানি, কাঠ লকড়ির প্রয়োজন হবে না, আর পাথর কয়লা থাকবে না, এই কয়লা বরং সেখানে গ্যাস নয়। অকুদ হান্নাস মানুষ, যে জাহান্নামীরা জ্বলবে তারাই জাহান্নামের নিন্দন হবে, জ্বালানি হবে। ওয়াল হিজারা, এবং পাথর হবে। এই পাথর কেমন পাথর হবে? একদল তাফসির কারগণ বলছেন আম পাথর, এমনি পাথর জ্বালানি হিসাবে হবে। আর অন্য আয়াতকে এর সাথে লাগিয়ে নিলে অন্য তাফসির কারগণ বলেছেন এই পাথর মানে যে পাথরের পূজা হয়েছে, যে পাথরগুলির পূজা হয়েছে। মহান আল্লাহ আরেকটি আয়াত ইরশাদ করেছেন ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, নিশ্চয় তোমরা হে কাফের মুশরিক, হে পাপিষ্ঠরা, অমা তা'বুদুনা মিন দুনিল্লাহি, এবং আল্লাহকে বাদ দিয়ে যেসবের তোমরা পূজা করতে ইবাদত করতে, হাসাবু জাহান্নাম, জাহান্নামের জ্বালানি হবে, ইন্ধন হবে। হাসাব মানেও জ্বালানি আর অকুদ মানেও জ্বালানি। অকুদ মানে জ্বালানি আজকের আরবিতে ব্যবহার হচ্ছে, এখানে একটা পেট্রোল পাম্প আছে কোম্পানি অকুদ সৌদিয়া লেখা আছে, সৌদিয়া ফিউল লেখা আছে না, অকুদ সৌদি আরবিতে দেখুন লেখা আছে, অকুদ মানে তাহলে জ্বালানি, ইন্ধন। অকুদ হান্না চলে যারা, তাহলে ওইসব পাথর, যেসব পাথর পূজা হয়েছে, প্রতিমা পুতুলের পূজা হয়েছে, হোবাল পাথরের পূজা হয়েছে, এইরকমই যে কোনো পাথর পূজা হচ্ছে, যে কোনো কবর পাকা করে পূজা করছেন, আর ওই কবরওয়ালা যদি নিষেধ না করে থাকে তাহলে তার বিপদ আছে। জানে যে এই জাতি মুসলিম জাতি অন্ধভক্ত, আমি মরলেই পূজা শুরু করবে, তারপরেও সতর্ক করেনি, তাহলে তারও মুশকিল আছে। আর যদি তারা সতর্ক করে দিয়ে থাকে, সাবধান করে দিয়ে থাকে, তারা সহি দাওয়াত দিয়ে থাকে, তারা যদি আল্লাহর দিকে ডেকে থাকে, নবী করিম সাল্লামের আদর্শের দিকে ডেকে থাকে, আর জবরদস্তি করে মারা গেছেন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই, আর তার কবর পূজা কেউ শুরু করে দিল, রসুল্লাহ সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কেউ পূজা শুরু করে দিল, তাহলে আল্লাহ পাক তাদের সম্পর্কে তার পরের আয়াতে যে আয়াত বললাম ইন্নাকুম ওয়া তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুমুল্লাহ ওয়ারিদুন, তার এক দুটি আয়াত পরে বলছেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, নিশ্চয় যাদের সম্পর্কে আমার জান্নাতের হুকুম আগে হয়ে গেছে যে এরা জান্নাতী, এরা মুশরিক ছিল না, এরা শিরকের সমর্থক ছিল না, বরং শিরক থেকে সতর্ক করেছে, আল্লাহর এভাবে বন্দেগীর জন্য আহ্বান করেছে। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি, এইরকমই যেসব নেক ওলামায়ে কেরাম ছিলেন, তারা এই শিরকুফরি থেকে সতর্ক করেছে। আর সে আব্দুল কাদির জিলানীকে গৌসুল আজম মহান উদ্ধারকারী বানিয়ে দিয়েছে সেই লোকেরা। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, আমার পক্ষ থেকে আল্লাহ বলছেন যাদের সম্পর্কে হুসনা জান্নাতের সার্টিফিকেট আগেই দিয়ে দেওয়া হয়েছে যে এরা জান্নাতের রাস্তায় ছিল, উলাইকা আনহা মুবাদুন, এরা জাহান্নাম থেকে দূরে থাকবে, জাহান্নাম থেকে এদেরকে রক্ষা করা হবে, এরা জাহান্নামে যাবে না। বাকি যারা এই শিরকের উপর সন্তুষ্ট ছিল তাদের পূজা হয়েছে, তাদেরকে সেজদা করা হয়েছে, তাদের মাজারে তওয়াফ করা হয়েছে, এর উপর সন্তুষ্ট ছিল, এদিকে আহ্বান করে গেছে, এরা জাহান্নামের ইন্ধন হবে, আর ওই পাথরগুলি জাহান্নামের ইন্ধন হবে যেগুলির পূজা হয়েছে। আর মানুষ যারা এইসব পূজা করেছে আর শিরক বিদাত করেছে, নামাজ ছেড়েছে, পাপ করেছে, তারা জাহান্নামের ইন্ধন হবে। অকুদ হান্নাস ওয়াল হিজারা, আলাইহা মালায়েকাতুন, ওই জাহান্নামের উপর মোতায়েন থাকবে, আলাইহা দায়িত্বশীল থাকবে, কারা? মালায়েকা, অনেক ফেরেশতা, গিলাজুন শিদাদ, তাদের দুইটি আল্লাহ পাক শক্ত স্বভাবের গুণ উল্লেখ করেছেন, একটা হচ্ছে গিলাজ আর একটা শিদাদ, গিলাজ গালিদুনের জামা আর শিদাদ শদীদুনের জামা। গালিদ বা গিলাজ মানে হচ্ছে পাষাণ হৃদয়, ওইসব ফেরেশতা যারা পাষাণ হৃদয়, যাদের অন্তর পাষাণ, শেদাদ এবং যাদের স্বভাব হচ্ছে কঠোর, শক্ত স্বভাব, দয়া মায়া করবে না, উফ এরা জ্বলছে, এদের কষ্ট হচ্ছে, কত চিল্লাচ্ছে, সুতরাং এদেরকে একটু আরাম দিয়ে দেওয়া হোক, এইরকম মায়া দয়া তাদের হবে না। আল্লাহ পাক ওইরকম করে জাহান্নামের রক্ষীদেরকে সৃষ্টি করেছে, জাহান্নামের পাহারাদার ফেরেশতাদেরকে, জাহান্নামের দায়িত্বে যেসব নিযুক্ত ফেরেশতারা থাকবেন তাদেরকে ওই করে আল্লাহ সৃষ্টি করেছেন। গিলাজুন শিদাদ, অন্তর তাদের শক্ত আর তাদের স্বভাবও শক্ত, না কখনো মায়া দেয়া হবে না। লায়া সুন আল্লাহ মা আমারাহুম, আল্লাহ পাক যা তাদেরকে আদেশ করবেন তার কোনদিন তারা নাফরমানি করবেন না। আল্লাহ পাকের আদেশ যে কাফেরকে চিরকাল জাহান্নামে জ্বালাও, মুশরিককে চিরকাল জাহান্নামে জ্বালাও, বেনামাজি প্রথম কারণ জাহান্নামে যাওয়ার বেনামাজি হওয়া মুসলিম উম্মতের, সুতরাং জ্বালাও এদেরকে, তখন আল্লাহ পাকের হুকুমের তারা নাফরমানি করবে না। ওয়া ইয়াফালুনা মা ইউমারুন, যা তাদেরকে আদেশ করা হবে তাই তারা করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, তারপর আল্লাহ তাআলা কাফেরদেরকে সম্বোধন করেছেন, হে কাফেররা, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে অস্বীকারকারীরা কাফেররা, লা তা'তাযিরুল ইয়াউম, কিয়ামতের দিন আল্লাহ পাক সম্বোধন করে বলবেন, আজকে তোমরা তোমাদের ওজুর অজুহাত পেশ করিও না, এই ওজুর আর চলবে না। এখন ওজুর পেশ করার জায়গা নয়, এখন বদলা নেওয়ার জায়গা, প্রতিদান দিবস এখন। এখন না কাজের সুযোগ আছে, না আমলের সুযোগ আছে, না ফিরে যাওয়ার সুযোগ আছে। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তাআমালুন, যা কিছু তোমরা কর্ম করতে দুনিয়াতে তার নিঃসন্দেহে আজকে প্রতিদান দেওয়া হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তারপরে মুমিনদেরকে আল্লাহ সম্বোধন করছেন, হে মুমিনগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালিস অন্তরে নিখুঁত নির্ভেজাল অন্তর নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য তওবা করো। এই নাসুহা মানে হচ্ছে নসিহত, আমরা বলি না অমুক ব্যক্তি কিছু নসিহত করলেন বা আমাদেরকে কিছু নসিহত করো মানে উপদেশ দিন, নাসাহা ইয়ানসাহ মানে খালিস অন্তর থেকে কোন কথা বলা, মনের ভিতর থেকে কোন খালিস কথাবার্তা বলা, নিখুঁত নির্ভেজাল জিনিসকে নসু বলা হয়। তওবাতান নসুহ মানে তাহলে খালিস তওবা, যাতে কোনো ভেজাল নেই, লোককে দেখাবার জন্য না, কাউকে খুশি করার জন্য নয়, অথবা এখানে পানিশমেন্ট হবে শাস্তি থেকে বাঁচার জন্য বিচার সালিস হবে, তওবা করে নিল, খুব কেঁদে কেঁদে তওবা বিচার সালিসে, আসলে তওবা না, আবার সুযোগ পেলে আবার পাপ করবে। বিচার সালিসে যেসব লোকগুলি তওবা করে তাদের অবস্থাই, অথবা জাল সওয়াল মাহফিলে একটু মনটা একটু ফিরে এসছে তওবা করলো, কিন্তু তারপরে আবার ওই কুকুরের লেজ, হ্যাঁ আবার ওই রকমই ফজর নামাজ আবার নেই, খুব কামলো সুরের ওয়াজ শুনে, আমার দেশের ওয়াজগুলিতে তাই হয়, সুর সুরে কামলো, শুধু কি বলা হইলো ওইসব শোনা শুনি না, সুর শুনে খুব কামলো, হ্যাঁ ফজর এলি, কোনো সংশোধন নেই। তওবা তার নাসুহা মানে বিদাতিদের আকিয়ে দেয় নয়, যে বিদাতি কিতাব আছে যে নাসুহা কোনো, হ্যাঁ মহিলা না পুরুষ, হ্যাঁ পুরুষ মহিলা সেজে, মহিলা সেজে গিয়ে খেদমত করেছিল আর ওই তাদের লজ্জা স্থান নারীদের দিকে দিল, তারপরে সে ওর মতো তওবা না, এইসব ভণ্ডামি কথাবার্তা, এসব কথা না কোরআনের তাফসিরে আছে না হাদিসে আছে, এসব ভণ্ডামি, ভণ্ডামি কিছু কাই না। নসুহা মানে নসিহত, নাসাহা ইয়ানসাহ মানে খালিস অন্তর থেকে তওবা করা, আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য, আল্লাহর আজাব থেকে দুনিয়া আখেরাতে বাঁচার জন্য, রক্ষার জন্য। জানো তওবা যদি না করি তো আল্লাহর আজাব যে কোনো সময় দুনিয়া আসবে, আর পরকালে আল্লাহ পাকের পকড়াও হবে জাহান্নাম। আসা রব্বকুম আন ইয়াকফিরা আনকুম সাইয়্যাত, তোমরা যদি খালিস অন্তরে তওবা করো তো হতে পারে যে তোমাদের রব তোমাদের গুনাহগুলিকে মোচন করে দেবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার, এবং এমন জান্নাতে তোমাদেরকে দাখিল করবেন যে জান্নাতের নিম্ন দেশে নহর নদী নালা প্রবাহিত রয়েছে, আনহার। ইয়াউমা, এমন একদিনে আল্লাহ জান্নাত দেবেন, লা ইউখজিল্লাহুন নবী, সেই দিন আল্লাহ পাক নবীকে অপদস্থ করবেন না। ওয়াল্লাযীনা আমানু মাহু, এবং যারা তার সাথে ঈমান নিয়ে এসেছে মুমিন মুমিনা, তাদেরকে আল্লাহ অপদস্থ লাঞ্ছিত করবেন না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিঈমানিহিম, সেই দিন তাদের আলো নূর তাদের সামনে এবং তাদের ডান দিকে ছোটাছুটি করবে। হাসরের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত মুমিন মুমিনাতদের সামনে এবং ডান দিকে বলা হয়েছে, সামনে আর ডান দিকে নূর, আর নূর আলো, যে আলোতে তারা জান্নাতে সহজে চলে যাবে। পক্ষান্তরে মুনাফিকরা, সূরা হাদিদে আল্লাহ পাক বলেছেন, আসছে সূরা হাদিদের তাফসীর, ওরা মুমিনদেরকে বলবে যে আমাদের দিকে একটু ফিরে দেখো, আর তোমাদের একটু নূরগুলি আমাদেরকে দাও, নাক্তাবেস মিন নূরিকুম, তোমাদের একটু নূর, আমরা অন্ধকারে পড়ে গেছি, একটু আলো দাও যাতে রাস্তা পাই, রাস্তা পাবে না জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বাম দিকে নূর কেন হবে না, কারণ বাম দিকে জাহান্নাম, জাহান্নামীরা বাম দিকে, আসহাবুস শিমাল, আর ডান দিকে আর সামনে নূর হবে যাতে করে জান্নাতীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যেতে পারেন। এবং তারা দোয়া করবে সেই সময় হাশর মাঠে, রব্বানা আতমিম লানা নূরানা, হে আমাদের রব পালনকর্তা, আমাদের নূরকে পূর্ণতা দান করো, পূর্ণ রূপে আমাদেরকে নূর দান করো, ওয়াগফির লানা, আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তুমি সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ ফাকরা বলেন, তারপরে নবীকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নবী, আবার বলছেন হে নবী, ইয়া আইয়ুহান নবী, জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো। জিহাদ মানে কি, শুধু অস্ত্রের না, জিহাদ বিভিন্ন স্তরে রয়েছে। এখানে আল্লাহ পাক কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে বলেছেন আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে বলেছেন। যদি শুধু অস্ত্রের জিহাদ ধরে নেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মুনাফিকদের বিরুদ্ধে কখনো অস্ত্র ধরেছেন? একজন কোন মুনাফিককে হত্যা করেছেন? যারা সিরাত পড়েছেন, নবীর জীবনী পড়েছেন, তারা বলবেন, কারণ যারা পড়েননি শুধু হুম হুম করিয়েন না। হ্যাঁ আমাদের দেশের একটা কবিতা আছে, জলসা তো অনেকে পড়ে, হ্যাঁ, না বুঝে যে হুমু করে তাকে ভূতে ধরেছে, না বুঝে হুমু করবেন তো ভূতে ধরালো কখন, যদি জানেন তাহলে হু করেন হা করেন, আর না জানেন তো চুপ থাকেন। নবী করিম সাল্লাম কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করেছেন, বদর ওহুদ হয়েছে মক্কার মুশরিকদের বিরুদ্ধে, তাই না, খন্দকের যুদ্ধ হয়েছে মুশরিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে। কিন্তু মোনাফিক যারা কলিমা পড়ত কিন্তু অন্তরেই মানছেন আবদুল্লাহ বিন ওবাই মোনাফিকের দল, ওহুদের যুদ্ধে 1000 নিয়ে নবী করিম সাল্লাম বের হইলেন, রাস্তায় গিয়ে 300 বেরিয়ে চলে আসলো, জানেন না, জানেন না, আসতে বলছেন মানে অল্প লোকই জানেন, ঠিক না, বেরিয়ে যে চলে আসলেন, আসলে 300 জন। নবী করিম সাল্লাম তাদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন, ইহুদিদের বিরুদ্ধে জিহাদ হয়েছে যারা বিশ্বাসঘাতকতা করেছিল, গাদ্দারি করেছিল, বনু কুরাইজা, বনু নাজির, বনু কাইনুকা, কিন্তু মুনাফিকদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা হয়নি। মুনাফিক যখন বলল একবার তবুকের যুদ্ধের সময় যে নবী করিম সাল্লাম লাঞ্ছিত মানুষ, আজাল মদিনা ফিরে গেলে লাইখরেজান্নাল আজ্জ মিনাল আজাল, যারা সম্মানিত লাঞ্ছিতদেরকে মদিনা থেকে বের করে দেবে। এই কথা শোনার পরে উমার রাদিয়াল্লাহ তাআলা বলেছেন, বিভিন্ন ক্ষেত্রেও বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, উমার রাদি ইয়া রাসূলুল্লাহ আমাকে শুধু হুকুম দেন, আমি এই মুনাফিক ইবনে উবাইয়ের গর্দন উড়িয়ে দিচ্ছি। কতবার বলেছেন তিনি, নবী করিম অনুমতি দেননি, না না না এই অনুমতি দেওয়া হবে না, কারণ ইন্না নাস ইয়াতাহাদাসু আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবা, লোকেরা ছড়াবে এই মিথ্যা কথা যে মুহাম্মদ তার সাথী সঙ্গীকে খুন করে দিচ্ছে, লোকে মনে করবে যে ইবনে উবাই এ তো কলমা পড়েছে সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, আসলে তো সাথী নাই, তো মুনাফিক, অন্তরের মুনাফিক, না একে হত্যা করা যাবে না। তাহলে মুনাফিকদের বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অস্ত্র ধরেননি। আল্লাহ যে বলছেন জাহিদুল কুফার আল মুনাফিকিন, কাফের বিরুদ্ধে জিহাদ করো, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করো, তাহলে বোঝা গেল যে এই জিহাদ মানে সশস্ত্র জিহাদ নয়, এছাড়াও আরো জিহাদ রয়েছে। কোন জিহাদ তাহলে? এর আগে বলেছি কোরআনে কারীম যে জিহাদ, আল্লাহ পাকের হুজ্জত প্রমাণকে মানুষের উপর কায়েম করে দেওয়া, যাতে কাল কিয়ামতে আর কোন ওজর পেশ না করতে পারে, আল্লাহ আমরা জানতাম না, এটা হচ্ছে বড় জিহাদ। তাহলে মানব জাতির কাছে সঠিক দাওয়াতকে তুলে ধরা, কোরআনের আহ্বানকে তুলে ধরা, আল্লাহ পাকের কালামকে তুলে ধরা, এই আসমানি সিলেবাসকে পেশ করা বিভিন্ন ভাষায়, হচ্ছে বড় জিহাদ। দাওয়াতের আল্লাহ দিনের দাওয়াত দেওয়া, যারা জানে না ইসলাম সম্পর্কে অথবা বিরূপ ধারণা রয়েছে, ইসলাম মানে সন্ত্রাস, ইসলাম মানে সন্ত্রাস, এরা খুন করে, তাদেরকে যদি কোরআন কারিমের তাফসীর পৌঁছে দেওয়া হয়, কোরআন কারিমের সঠিক ব্যাখ্যা বক্তব্যের আকারে হোক অথবা লিখনের আকারে হোক, তাফসীরের আকারে হোক, যে আকারে সিরাতের আকারে হোক যদি পৌঁছে দেওয়া হয়, তাহলে এটি হচ্ছে বড় জিহাদ। যেই জিহাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে করেছে, মুনাফিকদেরকে সব সময় তাদের কানে দিনের দাওয়াত পৌঁছাতে থেকেছে, দিনের কথা পৌঁছিয়ে থেকেছে তাদের কাছে, সতর্ক তাদেরকে করতে থেকেছেন জাহান্নাম থেকে। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে অবস্থান করবে, সবচেয়ে নিচে তাদের স্থান হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুনাফিকদেরকে জানিয়ে দিয়েছেন যে এখনো সংশোধন করো, মুনাফিক হয়ে যদি মরে যাও তো জাহান্নামে আবু জাল আবু লাহাবের নিচে থাকতে হবে, নামাজ পড়েও আর কলিমা পড়েও। ইদা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, এরা বলতো নাশহাদু, আমরা সাক্ষী দিচ্ছি যে নবী আপনি তো আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়ালাম ইন্নাকা লারাসূল, আল্লাহ ভালোই জানেন যে আপনি সত্যি আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন স্বয়ং, ইন্নাল মুনাফিকিনা লাকাযিব, মুনাফিকরা মিথ্যুক, এরা মিথ্যা কথা বলে, অন্তর থেকে কথা বলে না। তো এই আল্লাহ পাক যে জিহাদ করতে বলেছেন, জিহাদ বিভিন্ন স্তরে রয়েছে, হককে সত্যকে স্পষ্ট রূপে পৌঁছে দেওয়া, বাতিলকে শনাক্ত করে দেওয়া, শিরককে শিরক বলে আখ্যায়িত করা, বিদাতকে বিদাতকে বলে আখ্যায়িত করা, পাপকে পাপ বলে আখ্যায়িত করা, এবং পাপীদেরকে সতর্ক করে দেওয়া যে এই নামাজ ছাড়া অবস্থায় যদি মারা যাও আল্লাহ পাক প্রথম কালকে আমাদের হিসাব নেবেন, হে মুসলিম তুমি নামাজ সম্পর্কে যদি জবাব না দিতে পারো বলে কালো লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে এই জন্য এসেছি যে আমরা নামাজ পড়তাম না। বড় জিহাদ দিনের দাওয়াত, বড় জিহাদ। আল্লাহ পাক বলছেন ফালাতুতিল কাফিরিন ওয়া জাহিদুন বিহি জিহাদান কাবি, জাহিদুন বিহি তার দ্বারা জিহাদ করো, কার দ্বারা বলা হয়েছে? আল কোরআন, সূরা ফুরকান আল্লাহ পাক বলেছেন কোরআন দ্বারা। তাহলে কোরআন এবং হাদিসের কথা পৌঁছানো জিহাদ, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদের কথা এখানে বলা হয়েছে এইভাবে। ওয়াকুমুজ আলাইহিম, এবং তাদের সাথে কঠোর আচরণ করো, শক্ত আচরণ আল্লাহ পাক করতে বলেছেন, প্রয়োজনের ক্ষেত্রে শক্ত আচরণ করে হচ্ছে দাওয়াত, কিন্তু কখনো কখনো নরম আচরণ করাই হচ্ছে দাওয়াত। এখানে আল্লাহ পাক শক্ত আচরণ করতে বলেছেন, তখন যে পরিস্থিতিটা ছিল, অবস্থা ছিল, শক্ত আচরণ অবস্থা ছিল। কখনো কখনো নম্রতা অবলম্বন করতে হবে, তখন নম্র হতে বলে সাবিয়া রহমাত ইমিনাল্লাহ, তাদের সাথে আল্লাহর অনুগ্রহপূর্বক আপনি নম্রতা অবলম্বন করেছেন, আল্লাহ বলেছেন কোরআনে। কেন ফেরাওয়ের কাছে যাচ্ছেন মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, আল্লাহ বলছেন তাদেরকে ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, নরম ভাষায় কথা বলি। ওখানে বলে আল্লাহ বলেন, তাহলে সমন্বয় করতে হবে। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, ক্ষেত্র বিশেষ আপনি কঠোর হবেন আর ক্ষেত্র বিশেষ নরম হবেন। আপনার ছোট ভাই নামাজ পড়ে না, নরম হবে না শক্ত হবে? দেখছেন যে একে শক্ত হলে পারবো বেশিরভাগ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আপনার ছোট ভাই বেশি শিয়ানা, মাস্টার ডিগ্রি করেছে আর আপনি মাধ্যমিক পাস, তাহলে আপনাকে তো মানছে না। হ্যাঁ, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তাহলে দেখতে হবে যে না এখানে মনে হয় নম্রতাতেই কাজ হতে পারে, দেখতে হবে অবস্থাটা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনার আয়ত্তে আছে, আপনার ছেলেরা ভাই পাচ্ছেন, ভাই অনেক সময় বেশি শিয়ানা হয়ে যায়, আর আজকাল বিশেষ করে যতক্ষণ পয়সার প্রয়োজন ততক্ষণ ভাই, আর তার পয়সার গরজ শেষ আপনার চেয়ে বেশি শিয়ানা। ছেলেরা, ছেলেদের ক্ষেত্রে আপনি শক্ত ভূমিকা নেবেন, আপনি অবলো জানি নামাজ পড়ে না শক্ত হইতে হবে, বাড়িতে খাওয়াবেন পুষবেন আর নামাজ পড়বে না, ছেলেরা সবালো হয়ে হতেই পারে না, এটা চলবে না। স্ত্রী অগুলো জানেন শক্ত হইতে হবে, আপনার স্ত্রীর ক্ষেত্রে শক্ত হবে, আপনার ভাইয়ের স্ত্রীর ক্ষেত্রে শক্ত হওয়া চলবে? এ নামাজ পড়না তো বের করে দিব তোকে, আপনার অধিকার আছে বের করে দিব বলার, আপনার ভাই বলে কি রে তুই বের করবি আমার স্ত্রীকে, ঠিক না? দেখ দেখি সাথে সাথে লড়াই শুরু হয়ে গেল, মারপিট শেষ না। যে হল তাহলে এখানে আপনার ভাইয়ের স্ত্রী, আপনার পাড়া প্রতিবেশীর স্ত্রীকে যদি পর্দা করতে বলেন আর যদি তাদের নামাজ পড়তে বলেন, তাহলে নম্রতা অবলম্বন করতে হয়, তখন তার আপনার স্ত্রীর ক্ষেত্রে ওগুলো জ্বালাই শক্ত হইতে হবে। এই জন্য বলা হয়েছে যে যিনি যিনি দিনের দাওয়াত দিবেন, দিনের খেদমত করবেন, তিনি একজন হাকিম, ডাক্তার। ডাক্তার দেখছে এই রোগীকে কোন ওষুধে ভালো করা যেতে পারে, রোগী যদি বেশি আবেগী হয় তাকে সান্ত্বনা দিয়ে ভালো করা যায়, ওকে ওষুধ দিয়ে ভালো করা যাবে না হয়তো, রোগী বেশি আবেগী ওকে এমন সান্ত্বনা দিতে হবে, সান্ত্বনা দেওয়ার পরে ও ট্যাবলেটে বিশ্বাসই করে না রোগী। আমরা দেখেছি ডাক্তারের কাছে বসে থেকে, কোন ডাক্তার বিশেষ করে এগুলোর কাছে এসে বলছে আমি ওই ট্যাবলেট চাই না, ওই ট্যাবলেট ভালো হবে না, ইঞ্জেকশন দেন। ডাক্তার চলে যাওয়ার পরে আত্মীয় ডাক্তার অনেকে আছে, বলছে একে ইঞ্জেকশনই দিতে হবে, আমি জানি যে ওই চার আনার পঁচিশ পয়সার ট্যাবলেট ভালো হয়ে যেত, কিন্তু একে ট্যাবলেট দিলে বিশ্বাসই করবে না আর পয়সাও দেবে না, ইঞ্জেকশন দিলাম পঁচিশ পয়সার মাত্র ইঞ্জেকশন দিলাম আর এর কাছে পাঁচ টাকা নিলাম, আজকে তো বিশ বছর আগের কথা বলছি, মনে শান্তি না ভালো হয়ে যাবো কারণ ইঞ্জেকশন ফুরেছে ব্যথা দিয়েছি। তো আপনাকে চিকিৎসক হতে হবে, দাওয়াতের ক্ষেত্রে আপনাকে চিকিৎসক হতে হবে যে কাকে কি আচরণ দিয়ে আমি ভালো করতে পারবো। যদি দেখেন না এর সাথে শক্ত স্বভাব দেখিয়ে শক্ত আচরণ দেখিয়ে কেউ ঠিক করা যাবে না, তাহলে আপনি নরম হয়ে যান। আর যদি দেখেন একে নরম আচরণ দেখালে এ আরো চড়ে বসবে, একে ঠিক করা যাবে না, তাহলে শক্ত হইতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। এর নাম হচ্ছে হেকমত, হেকমত মানে লুকিয়ে রাখানো, এবার হেকমত মানে কি মনে করে ভাই তখন কি দরকার, থাকেন মিলেমিশে থাকেন, এর নাম হেকমত নয়। এবার ভাই বেন আমাদের তাহলে কি করবেন, চলেন আর কি করবেন, এর নাম হেকমত নয়, এ জাহেলরা। হেকমত মানে যেখানে যেটা প্রয়োজন সেই আচরণ আপনি করবেন, কিন্তু সেই আচরণ আপনার করতে হবে, দিনের দাওয়াত দিতে হবে। অগ্রজ আলিহীন, তাদের সাথে কঠোর আচরণ করো। ওয়ামা ওয়াহুম জাহান্নাম, এবং জেনে রাখো যে ওদের বাসস্থান হচ্ছে জাহান্নাম, কাফের আর মুনাফেকদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। অবিয়াস আল মাসির, আর কতই না নোংরা প্রত্যাবর্তন স্থল, ফিরে যাওয়ার জায়গা মাসির, তারা ওইখানে ফিরে যাবে, কত যে নোংরা জায়গায় তারা ফিরে যাবে জাহান্নাম নিয়ে দুনিয়া থেকে। দারাবাল্লাহ মাসাইল্লাযীনা কাফারু ইমরাতান ওয়া ইমরাতান লূত, আল্লাহ পাক রব তারপরে দুইজন নারীর দৃষ্টান্ত পেশ করেছেন, যারা নেক লোক ভালো সৎ লোকের মাতাহাতে ছিল, সৎ লোকের অধীনে ছিল, স্ত্রী হিসাবে ছিল, কিন্তু এই সৎ লোকেরা নেক লোকেরা আল্লাহর নবীগণ তাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারেনি। এই ঘটনা দৃষ্টান্ত পেশ করার উদ্দেশ্য হচ্ছে আয়েশা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সতর্ক করা, ওর সাথে সম্পর্ক আছে, দেখো যদিও তোমরা শ্রেষ্ঠ রসুলের স্ত্রী কিন্তু তার সংসর্গে থেকেও, তার পাশে থেকেও, তার খেদমতে থেকেও যদি তোমাদের আকীদা, তোমাদের আমল, তোমাদের আখলাক, তোমাদের চরিত্র আচরণ ঠিক না থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবেন না, যেমন নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম তাদের স্ত্রীদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারেননি। এইরকমই এর বিপরীত আল্লাহ দৃষ্টান্ত পেশ করেছেন ফেরাউনের স্ত্রীর কথা, যে যদি কোন মহিলা বাধ্য হয়, অনেক সময় স্বেচ্ছায় কোন খারাপ লোকের কাছে থাকা যায় নাই, কিন্তু যদি পরিস্থিতি বাধ্য করে আর কোন খারাপ লোকের সংসর্গেও কেউ যদি থাকে, থাকতে বাধ্য হয়, তাহলে তার অন্যায় জুলম অত্যাচার ওই ব্যক্তির ক্ষতি করতে পারে যে সৎ জীবন যাপন করেছে, যেমন ফেরাউনের স্ত্রী। ফেরাউন এত বড় জালেম আর তার বাড়িতে সারা জীবন কাটিয়েছে, শেষখানে ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর আযাব থেকে রক্ষা পেয়েছেন তিনি, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক না? কিন্তু শখের সাথে স্বেচ্ছায় আপনি পাপিষ্ঠদের মানে সংসর্গ আপনি অবলম্বন করবেন, তাদের সাথে থাকবে, এটা চলবে না। কোনখানে বাধ্য হলে মালিক, ওই রকম মুদির, ম্যানেজার, সুপারভাইজার, ফোরম্যান, রুমে থাকতে বাধ্য, আর ফাসেক পাপিষ্ঠদের সাথে আপনাকে রেখে দেওয়া হয়েছে, আপনার কোনো উপায় নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি বললেও কেউ শোনার মতো কোনো সৎ লোক নেই, আপনি সবর করেন, তাদের আজাব, তাদের উপর যে আল্লাহর গজব রয়েছে, আল্লাহর যে ক্রোধ রয়েছে, তাতে আপনার ক্ষতি হবে না। এ কথা শেখানো হয়েছে ফেরাউনের বিবির এই ঘটনা দৃষ্টান্তকে তুলে ধরে। মহান আল্লাহ বলছেন দারাব আল্লাহ মাসাল, আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করেছেন। এখানে দারাব মানে বর্ণনা করা, দারাব মানে মারাও হয়, আর দারাব মানে বর্ণনা করা হয়, আর দারাবার আর একটি অর্থ হয়, কোরআনে তিন অর্থে দারাব ব্যবহার হয়েছে, কি বলতে পারেন? হ্যাঁ, দারাব মানে মারা, আর এখানে দারাব মানে হচ্ছে হ্যাঁ দৃষ্টান্ত বর্ণনা করা, বর্ণনা করা, আর আর একটি দারাব হচ্ছে সফর করা, ভ্রমণ করা। যখন তোমার আল্লাহ রাহে সফর করে, ভ্রমণ করবে, সফর অর্থ হয়েছে। আল্লাহ বলছেন যে দৃষ্টান্ত বর্ণনা করেছেন লিল্লাযিনা কাফারু, কাফেরদের জন্য, যে দেখো কাফেররা, তোমরা যদি পাপিষ্ঠরা, গুনাগাররা, সৎ লোকের সংসর্গে থাকো তবুও রক্ষা পাবে না। অনেকে মনে করে, অনেক বেনামাজি লোকদের দেখেছি, কথায় কথায় গল্পে বলে যে হুজুর আমার বাবা একজন মাওলানা ছিলেন, হুজুর আমার দাদা একজন এখানে বলছে এয়ারলাইন্সে চাকরি করতে, একজন বলছে কত কথে, হুজুর আমার দাদা খুব কয়েকবার হজ করেছেন আর বড়ই নেক লোক ছিলেন। বললেন যে আপনাকে তো চেনা যায় না যে আপনি হাজি সাহেবের নাতি, কখনো তো মসজিদে দেখি না, তো এতে কাজ হবে না। আল্লাহ বলছেন কাফেরদের জন্য আল্লাহ দৃষ্টান্ত বয়ান করেছেন, ইমরাতা নূহ, নূহ আলাইহিস সালামের স্ত্রী, ও ইমরাতা লূত, লূত আলাইহিস সালামের স্ত্রী, কানাতা তাহাতা আবদাইন মিন ইবাদিনা সালেহাইন, আমার দুই নেক বান্দার অধীনে তারা ছিল, ফাখানাতাহুমা, কিন্তু তারা তাদের স্বামীর খেয়ানত করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল। কোন ক্ষেত্রে? ইমানের ক্ষেত্রে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবী, প্রখ্যাত সাহাবী, মুফাসসির বর্ণনা করেছেন যে অন্য নবীর বিবি তাদের সতীত্বের ক্ষেত্রে, ইজ্জতের ক্ষেত্রে খেয়ানত করেনি। সুতরাং নূহ আলাইহিস সালামের বিবি যে খেয়ানত করেছে, এই খেয়ানত হচ্ছে ইমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে। নূহ আলাইহিস সালামের প্রতি ইমান নিয়ে আসেনি, রবের প্রতি ইমান নিয়ে আসেনি, কিন্তু জেনার খেয়ানত কোন নবীর বিবি করেনি, কারণ যদি জেনার খেয়ানত করতো তাহলে নবীর মানহানি হইত, এই জন্য আল্লাহ হেফাজত করেছে। আপনি যতই সৎ লোক হন, পরেজ্ঞান লোক হন, আপনার স্ত্রীর চরিত্র যদি খারাপ হয় তো সমাজে মান সম্মান আপনার থাকবে না। বেহায়া সামান্য বেহায়া বেপর্দা যদি হয়, আর ভালো কথা যদি বলতে চান লোকজনকে, নামাজের কথা, নামাজের কথা শিখেছেন, জানেন আমার দিদি বুঝলেন, বলবে না? এই জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন এই দিক থেকে নবীগণের হেফাজত করেছিলেন। তাহলে এরা খেয়ানত করেছিল ইমানের ক্ষেত্রে। ফালাম ইয়ুগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়া, সুতরাং আল্লাহর কবল থেকে তাদেরকে কোনো উপকার করে রক্ষা করতে পারেননি নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম। ওয়াকিলা, এবং আল্লাহর পক্ষ থেকে এই আদেশ হয়েছিল, উদখুলা নার মা দাখিলিন, তোমরা দুইজনে, কে? নূহ আলাইহিস সালামের বিবি এবং লূত আলাইহিস সালামের বিবিকে বলা, উদখুলা নার মা দাখিলিন, যারা জাহান্নামে প্রবেশকারী তাদের সাথে তোমরাও জাহান্নামে প্রবেশ করো, জাহান্নামে যাও। জাহান্নামের আযাব তাদের কবরের জীবনেও চলছে, এবং জাহান্নামে আখিরাতের পরে, পরকালে হিসাব নিকাশের পরেও জাহান্নামে তারা দাখিল হবে, আল্লাহ পাকের হুকুম। মহান আল্লাহ আরো দৃষ্টান্ত বয়ান করেছেন, ওয়া যারাবাল্লাহু মাসালাল লাযিনা আমানু ইমরাতা ফিরাউন, আল্লাহ পাক মুমিনদের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেছেন, কার? ইমরাতা ফিরাউন, ফিরাউনের বিবি। ইজ কালা, যখন তিনি বলেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ আমার জন্য তোমার নিকট জান্নাতে একটি স্পেশাল ঘর নির্মাণ করো। ইবনেলি মানে বানিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার জন্য ইন্দাকা তোমার নিকটে, বায়তান ফিল্লা জান্না, জান্নাতে একটি ঘর। কখন এই কথা বলেছিলেন? যখন ফেরাউন ফেরাউন যখন কম্পিটিশন চালালো মুসা আলাইহিস সালামের সাথে জাদুকরদের, আর জাদুকররা হেরে গেল, সকালে গেছিল প্রতিযোগিতা কম্পিটিশন করার জন্য, আর বিকালবেলা তারা ইমান নিয়ে আসলো রবের উপর, আল্লাহ পাকের উপর, মুসা আলাইহিস সালামের উপর, আর তারা হেরে গেল মুসা আলাইহিস সালামের সেই আশা যে মুজিজা তার সামনে। তখন তাদেরকে শুলিতে চড়াল, সন্ধ্যাবেলা ফেরাউন এসে দেখে বাড়িতে, ফেরাউন দিদি আসিয়া শোনার পর, ঘটনা শোনার পর সে মতো মনে গেছে, প্রশ্ন হয়ে গেছে, আরে আমার স্বামী যদি হক পথে হইত, সত্য পথে হইত, তাহলে এতগুলি জাদুকর সঙ্গে গোটা দেশ থেকে ঘোষণা করে সমস্ত বড় বড় জাদুকরদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে জিততে পারল না, তার মানে সে বাতিল আছে না, মুসা আলাইহিস সালাম হক পথে আছেন। সন্ধ্যাবেলা এসে বাড়িতে আসি, এমন শোনা লেগেছে, আজাব দেওয়ার জন্য লাগিয়ে দিল জাল্লাদ থেকে আজাব দাও। উত্তপ্ত গরম ধূপে রোদরে তাকে শুয়ে দেওয়া হইতো, আর বুকের ওপর পাথর চাপিয়ে দেওয়া হইতো, এইসব রেওয়ায়াত তাফসীরের কিতাবাদিতে এসেছে, ইবনে জারির রয়েছে, তাফসীর ইবনে কাসির রয়েছে। তখন তিনি এই দোয়া করেছিলেন যে রব্বে বুনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কোন কোন তাফসীরে এসেছে যে উপর থেকে পাথর নিক্ষেপের হুকুম দেওয়া হইল, তাকে শুয়ে দিয়ে পাথর নিক্ষেপ করে চূর্ণ বিচূর্ণ করে দেবে, এই হুকুম যখন দেওয়া হইল তিনি দোয়া করলেন, আল্লাহ আমার জন্য জান্নাতে স্পেশাল ঘর বানিয়ে দাও, আমি তোমার প্রতি ঈমানকে ছেড়ে দেবো না, আমার স্বামীর জুলম অত্যাচার আমি ছেড়ে দেবো না, এবং ফেরাউন আর ফেরাউনের অপকর্ম থেকে, পাপ থেকে আমাকে রক্ষা করো, নাজাত দাও। সাথে সাথে তার রুহ কবজ হয়ে গেছিল, পাথর তার উপর পড়ার আগেই আর ওই দৈহিক শাস্তি হওয়ার আগে রুহ চলে গেছে আল্লাহর কাছে। তারপরে যে আজাব হচ্ছে সে আজাব আর কোনো কষ্ট হচ্ছে না, কারণ দেহ মৃতদেহ পড়ে আছে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দিয়েছেন। রবি আল্লাহ তাআলা ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করো। মারিয়াম আপনাতা ইমরান, এবং দৃষ্টান্ত রয়েছে ইমরানের মেয়ে মারিয়ামের, ঈসা আলাইহিস সালামের মা ইমরানের মেয়ে, পিতার নাম ইমরান ছিল। আল্লাতি আহসানাত ফারজাহা, যিনি লজ্জা স্থানের সুরক্ষা করেছিলেন, সতীত্বকে বহাল রেখেছিলেন। ফানাফাখনা ফীহি মির রূহিনা, আল্লাহ বলছেন সুতরাং তাতে আমি রূহ ফুঁকে দিয়েছিলাম, কারণ তার বিয়ে হয়নি, বিনা বিবাহতে ঈসা আলাইহিস সালামের জন্ম হল, তাহলে কেমন করে জন্ম হলো? আল্লাহ বলছেন আমি আমার রূহ ফুঁকেছিলাম, জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, সূরা মারইয়ামে বিস্তারিত আল্লাহ বলেছেন ফাতামাসসালা লাহা বাশারান সাওইয়া, জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে হঠাৎ করে মারইয়াম আলাইহিস সালামের সামনে হাজির। মারইয়াম আলাইহিস সালাম ভয় পেলে বললেন খবরদার তুমি দূরে থাকো, তুমি যদি মানুষ হও, ভালো মানুষ হও, তাহলে অবদা স্পর্শ করবে না, তো দেখো আমি আল্লাহর পক্ষ থেকে এসে ফেরেশতা, আমি কোনো মানুষ নই, এবং আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন তোমাকে। তারপরে এটা ফুঁক দিলেন জিবরাইল আলাইহিস সালাম, এই ফুঁক যে এই গেরেবান দিয়ে যে জামার বা কামিজের যে ফাটল রয়েছে এখান থেকে ফুঁক দিলেন, আর সেই ফুঁকে গর্ভধারণ করলেন মারিয়াম আলাইহাস সালাম। আল্লাহ পাক তার কুদরতের বহি প্রকাশ ঘটালেন যে আমি যদি ইচ্ছা করি বিনা কোনো উপায়ে বিনা কোনো ওসিলাতে দুনিয়াতে মানুষকে সৃষ্টি করতে পারি। আদমকে সৃষ্টি করি তখন নারী পুরুষ কিছুই ছিল না, হাওয়াকে যখন সৃষ্টি করি তখন পুরুষ ছিল নারী ছিল না, আর যখন ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করি তখন নারী ছিল কিন্তু পুরুষ ছিল না। তা আল্লাহ পাক বিনা উপায়ে বিনা মাধ্যমে আল্লাহ মানব জাতিকে যে কোনো মাখলুককে আল্লাহ কুম দিয়ে হও সৃষ্টি করতে পারে আল্লাহ পাক বলে আলামিন, কিন্তু আল্লাহ একটা সিস্টেম করে দিয়েছেন স্বামী স্ত্রী মিলন হবে, আর বৈধ তরিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তাহলে হালাল হবে, আর এইভাবে প্রজন্ম হবে দুনিয়াতে মানব জাতির। তো আল্লাহ পাক বলছেন যে ফানা ফাকনা ফিহি মির রূহিনা, সুতরাং তাতে আমি আমার রূহ ফুঁকে দিয়েছিলাম। ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রব্বিহা ওয়া কুতুবিহি, তিনি বিশ্বাস স্থাপন করেছিলেন রবের কালিমার উপর, বাণীর উপর, এবং রবের কিতাব তাওরাত জবুর ইনজিল এসব কিতাবের উপর, তখনকার কিতাব সেগুলি ছিল, তার প্রতি বিশ্বাস করেছিলেন মারিয়াম আলাইহিস সালাম। ওয়া কানাত মিনাল কানিতিন, এবং তিনি আল্লাহ পাকের অনুগত বান্দাদের একজন ছিলেন, যারা আল্লাহ পাকের বিনয়ী, কানিতিন মানে বিনয়ী অথবা অনুগত, দুটি অর্থ করা হয়েছে, বিনয়ী অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত তিনি ছিলেন। সদ্দাকাত বিকালিমাতি রব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন, এই সূরায় বারোটি আয়াত রয়েছে, এই বারোটি আয়াতের তাফসীর শেষ হল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, কোরআনে কারীম বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমাদের জীবনের যেসব ভুল ত্রুটি রয়েছে আল্লাহ পাক সংশোধনের জন্য তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এক দুটি হাদিস যদি সময় থাকে তো আপনাদেরকে শোনাই মারিয়াম আলাইহাস সালাম সম্পর্কে। মুসনাদ আহমদে একটি হাদিস রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চারটি দাগ টানলেন রেখা, আর তারপরে বললেন যে আতাদরুনা মা হাযা, তোমরা কি জানো যে এগুলি কি? কালু আল্লাহ ওয়া রাসূল আলাম, আল্লাহ এবং রাসূল বেশি জানেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আফজালু নিসা আহলিল জান্নাহ, জান্নাতীদের সর্বশ্রেষ্ঠ নারী হচ্ছেন খাদিজা বিনত খুয়াইলিদ, খুয়াইলিদের মেয়ে খাদিজা। কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রথম স্ত্রী। তারপরে বললেন যে ওয়া ফাতিমা বিনত মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেয়ে ফাতিমা। ওয়া মারিয়াম ইবনাতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম। ওয়া আসিয়া বিনত মুজাহিম, মুজাহিমের মেয়ে আসিয়া, ইমরাতে ফিরাউন, ফিরাউনের বিবি। চারজন সবচাইতে শ্রেষ্ঠ নারী জান্নাতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বুখারী এবং মুসলিমে একটি হাদিস রয়েছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেছেন, কামালা মিনার রিজালি কাসির, পুরুষদের অনেকেই পূর্ণতা লাভ করেছে, পুরুষদের অনেকে বড় মানুষ হয়েছে, মহামানব হয়েছে, মানে নবী রসুল হয়েছে। নারীদের মধ্যে কেউ নবী রসুল হয়নি, তবে পূর্ণতা লাভ করেছেন ইমানের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে। ওয়ালাম ইয়াকমাল মিনান নিসা, মহিলাদের মধ্যে পূর্ণতা লাভ করেছেন ইমানের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, মাত্র কয়েকজন। ইল্লা কে? আসিয়া, ইমরাতে ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মারিয়াম ইবনাতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মা। ও খাদিজা বিনতে খুয়াইলিদ, আর খুয়াইলিদের মেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আয়েশার কথা এখানে বলা হয়েছে, ওয়া আন্না ফাযলা আয়েশা তাআলা নিসায় কা ফাযলিস সারিদ আলা সাইদিত তাআম। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্রেষ্ঠত্ব ফজিলত হচ্ছে ওই রকমই যেমন সমস্ত খাবারের ওপর শ্রেষ্ঠত্ব রয়েছে সারিদ খাবারের আরবদের কাছে। আরবদের সেই জামানায় 1400 বছর আগে সবচেয়ে উত্তম খাবার আর স্বাদের খাবার ছিল সারিদ। সারিদ যাতে যে রুটি আছে, রুটিগুলিকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হতো, আর ওতে গোস্ত দিয়ে দেওয়া হতো, গোস্ত দিয়ে পাকানো হতো। এই এক ধরনের খাবারকে সারিদ বলা হয়। এখনো এই ধরনের খাবার মানে আরবদের মধ্যে পাকানো হয়, আমিও খেয়েছি আরবদের বাড়িতে। এই সারিদ খাবার তাদের কাছে খুব প্রিয় খাবার এবং অত্যন্ত শক্তিশালী।